এবং শোনার জন্য বসার তৌফিক ইনায়াত করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। রিয়াদ রহমান সায়েদাবাদ থেকে প্রশ্ন করেছেন, ঈদের দিন নতুন কাপড় পরিধান করা সুন্নাত নাকি? পরিষ্কার কাপড় পরিধান করা সুন্নাত, সহি দলিল কি? এটা হচ্ছে যে যার নতুন কাপড় আছে সে নতুন পরবে, যার সুযোগ আছে। একটা হাদিসে বলা আছে, একজন লোক সচ্ছল ছিল, সে একটা ময়লা ছেঁড়া ফাড়া কাপড় পরা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা চান তার নেয়ামতের শুক্রিয়াটা, কাজে তোমাকে আল্লাহ নেয়ামত দান করেছেন, তুমি সেভাবে নতুন ভালো কাপড় পরো। সেই হিসেবে যাদের সুযোগ আছে নতুন কাপড় পরবে, ঈদের জন্য কিছুটা ভালো পোশাক পরা এটা নবীর সুন্নাহ। আর যাদের নতুন পোশাক বানাবার সুযোগ নেই তারা ধুয়ে পরিষ্কার করে পরবে, এটার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। রাশিয়া আক্রমণের সময় আফগানিস্তানের যুদ্ধকে সৌদি সালাফি আলিমগঞ্জ জিহাদ মনে করতেন, কিন্তু আমেরিকা আক্রমণের সময় তারা বর্তমান যুদ্ধকে ফিতনা মনে করেন, কেন? রাশিয়ার সময় যেই তালেবানরা ছিল মুজাহিদ, আজ আমেরিকার সময় সেই তালেবান কেন সন্ত্রাসী? এটা হচ্ছে আসলে মানুষ জিহাদকে না বুঝার কারণে এটা করে থাকে। আপনারা জানেন এখন সিরিয়ায় যে যুদ্ধটা হচ্ছে, সেই যুদ্ধে মুজাহিদিনরাও আছে, সেকুলাররাও আছে একদল। একদিকে সরকারি বাহিনী, আর তার সাথে আছে শিয়া রাশিয়া, আর একদিকে আছে বিরোধী দল, তার সঙ্গে আছে মুজাহিদিনরা সেকুলাররা। মুজাহিদিনরা এখানে কেন জিহাদ করছেন? যে এখন আগে সরকার হটাও, এরপরে আবার দ্বিতীয়টা যুদ্ধ হবে ওদের সাথে। আফগানিস্তানে তাই হয়েছিল। আফগানিস্তানে যখন রাশিয়া ঢোকে এবং কমিউনিস্টরা প্রায় 80,000 আলেমদেরকে হত্যা করল, সে সময় পুরো দুনিয়া তোলপাড় হল, সারা বিশ্ব থেকে মুজাহিদিনরা অংশগ্রহণ করল। পাকিস্তানের জিয়াউল হক সাহেব ছিলেন তখন রাহমাহুল্লাহ, তিনি নিজেও একজন মুজাহিদ এবং তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন, পাকিস্তানি জনগণ সাহায্য করেছে, তখন সৌদি আরবও সাহায্য করেছে, পরবর্তীতে আর তখন আমেরিকাও সাহায্য করেছিল। সাহায্য বলতে আমেরিকা অস্ত্র বিক্রয় করেছে, এছাড়া কিচ্ছু না। রাশিয়াকে ভাঙ্গা দরকার ছিল, দুইটা সুপার পাওয়ার থাকবে না, ওই যে আমার বলি তাওহীদ, এক আল্লাহর ক্ষমতা চলবে, তা দুনিয়াদাররাও বোঝে। আমেরিকা দেখলো যে পৃথিবীতে দুইটা সুপার পাওয়ার, একটা রাশিয়া একটা আমেরিকা, তো রাশিয়া তো আমেরিকা ভাঙ্গার জন্য, আমেরিকা তো রাশিয়া ভাঙ্গার জন্য সুযোগটা আসলো আফগানিস্তানে। আমেরিকা মনে করে এটা সুবর্ণ সুযোগ, কাজে সে কাকে সাহায্য করা দরকার তা দেখে না, দেখছে যে ভাঙা দরকার, মুজাহিদিন হোক যাই হোক। এরপরে যখন রাশিয়া চলে গেল আমেরিকা, তখন তার আসল চেহারায় আবির্ভূত হল, চাইল সেকুলার রাষ্ট্র বানাতে। মুজাহিদিনরা তখন তার বন্ধুকে নাল ঘুরিয়ে দিল আমেরিকার দিকে, শুরু হলো দ্বিতীয় পর্বের যুদ্ধ। এবং এক পর্যায়ে তালেবানরা ক্ষমতা আসলো, এখন যেটা চলছে আমেরিকার সাথে একই জিহাদ, শুরুর থেকে যে জিহাদ ছিল এখনো তাই আছে, এতে কোনো ব্যস্কম নেই। এখন কেউ যদি মনে করে আগেরটা ছিল জিহাদ, এর বর্তমানটা ফিতনা, মূলত সে জিহাদকে বুঝে নাই। জিহাদ কতক্ষণ চলবে? আল্লাহ কোরআনে বলছেন যে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, তোমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত ফিতনা, এখানে ফিতনা মানে আল্লাহর জমিনে শিরিক করা, আল্লাহর বিধান অমান্য করা, এই ফিতনা চিরতরে মিটে না যায়, এবং ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, এবং সম্পূর্ণ রূপে আল্লাহর দিন বিজয়ী না হয় অতক্ষণ যুদ্ধ চালিয়ে যাও। তো তালেবানরা তাই করছেন, এটাই হচ্ছে যেটা মুমিনদের কাজ। আর অন্যরা যেটা করবে তা হচ্ছে নিজেদের সুবিধা। এখন আমেরিকা যেহেতু সৌদি আরবের মাথার উপরে চড়ে আসে, আরব দেশগুলোর নেতৃত্বে আছে সৌদি আমেরিকা, কুয়েত বলেন, কাতার, দুবাই, সৌদি আরব, সব জায়গায় আমেরিকার প্রভুত্ব চলে। কাজে আমেরিকা যাকে সমর্থন দেয় তাকে ওরাও সমর্থন দেয়, আর আমেরিকা যাকে সমর্থন দেয় না তাকে ওরাও সমর্থন দেয় না। আর এটাকে বৈধ করার জন্য আলেমদেরকে লাগিয়ে দেয় তাদের মদতপুষ্ট যে আলেমরা আছে। কাজে এতে আশ্চর্য হওয়ার কিছু নেই, মুমিনদের উচিত হবে যেটা সঠিক সেটাকে সমর্থন দেওয়া। যে সমস্ত বুজুর্গানে দিন গণতান্ত্রিক ভাবে ইসলামী আন্দোলন করেন, তারা যখন মৃত্যুবরণ করেন তখন তাদের জন্য দোয়া করা, তাদের জানাজায় উপস্থিত হওয়া যাবে কিনা, এটা একটা কঠিন প্রশ্ন। এটা মনে রাখতে হবে, গণতন্ত্র একটা কুফুরি মতবাদ, কি বললাম, এবং আল্লাহর দিনের পরিবর্তে মানব রচিত একটা ধর্ম। ইসলাম ধর্মের মূল আকীদা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো ক্ষমতা নাই, মাহবুদ নাই। গণতন্ত্রের আকীদা হচ্ছে এখানে ওদের লা ইলাহা ইল্লাল্লাহ কি, ওদের লা ইলাহা ইল্লাল্লাহ সাহাব, জনগণ ছাড়া আর কোনো মাহবুদ নাই, মানে জনগণ যা বলবে তাই মানতে বাধ্য, এর আকীদা। দুই নম্বর, গণতন্ত্রের আইনের উৎস জনগণ, আইনের উৎস কি, প্রথম হচ্ছে তাওহীদ। ইসলামে যেমন তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, গণতন্ত্রের তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ সাহাব, জনগণ ছাড়া কোনো ইলাহ নাই। ইসলাম বলে সমস্ত ক্ষমতার মালিক কে, আর গণতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিক কে, বিশ্বাস না করলে নীলক্ষেত চলে যান, বইয়ের দোকান থেকে একটা সংবিধান কিনবেন, বাংলাদেশের সংবিধান, সাতের এক নাম্বার ধারা দেখবেন, লেখা আছে পরিষ্কার, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এটা হলো কালিমা, এটা কি কালিমা, ইমান। এরপর হচ্ছে আইন, ইসলাম বিশ্বাস করে সমস্ত আইন বিধান দেওয়ার মালিককে, যেটা আজকে আলোচনা করলাম, আল্লাহ লাহুল খলকুয়াল, সৃষ্টি যার আইন চলবে, আল্লাহর আইন যেখানে আছে সেখানে বিকল্প আইন তৈরি করার সুযোগ নেই। মানুষ আইন তৈরি করতে পারবে কি জানেন, এই বিদ্যুৎ বিল কি হবে, গ্যাসের বিল কি হবে, পানির বিল কি হবে, এরকম যে বিষয়গুলো কোরআনে স্পষ্ট নেই এই সমস্ত নীতিমালা তৈরি করতে পারবে। আর যেখানে আল্লাহর আইন দেওয়া আছে সেখানে আল্লাহর আইনকে বাতিল করে আইন তৈরি করার অধিকার কাউকে দেওয়া হয় নাই। এটা হচ্ছে ইসলামের বক্তব্য, আল্লাহু ইয়াহকুমু। আপনারা এই সংখ্যার পত্রিকার অবশ্যই নেবেন, এই সংখ্যা যে পত্রিকা আমার আত্মবিয়ান পত্রিকা, এই মাসের জুলাই মাসের এই আয়াতগুলো সব দেওয়া আছে। আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমি, আল্লাহ আইন বিধান দেন, আল্লাহর বিধানকে কেউ পশ্চাতে ফেলে দেওয়ার অধিকার রাখে না, এটা বলেন আল্লাহ। এটা মুসলিমদের আকীদা। গণতন্ত্রের আকীদা কি, সংবিধানের সাথে দুই দেখেন, লেখা আছে এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন, এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন, অন্যান্য আইনের যতখানি এই আইনের সঙ্গে অসামঞ্জস্যশীল, ওই আইনের যতখানি অসামঞ্জস্যশীল ততখানি বাতিল বলে গণ্য হবে। এটা যদি বলতেন যে সাধারণ অর্থে এটা কোরআনকে বুঝায় নাই, যেটা ওই দলের মৌলভীরা বলে, মানতাম। যদি আমরা দেখতাম যে কোরআনের সাথে যে সংঘর্ষ আছে সেখানে কোরআন আইনটা বহাল আছে, কিন্তু আপনারা দেখবেন আমি পত্রিকা দিয়েছি যে আল্লাহ বলেন চোরের হাত কাটো, আর মুসলিম সরকার, মানে ব্র্যাকেট দাও মাঝখানে প্রশ্নবোধক, মুসলিম সরকার বলেন আল্লাহর আইন এই হাত কাটার আইন মানা যাবে না, বিকল্প আইন তৈরি করলো, জেল দাও, জরিমানা দাও। আল্লাহ বলেন মদ হারাম, মুসলিম সরকার বলছেন লাইসেন্স থাকলে বৈধ হালাল, আল্লাহ বলছেন সুদ হারাম, মুসলিম সরকার বলছেন লাইসেন্স থাকলে বৈধ হালাল, আল্লাহ বলছেন মূর্তি তৈরি করা যাবে না, মুসলিম সরকার বলছেন স্মৃতির মূর্তি, ভাস্কর্যের মূর্তি তৈরি করা যাবে। আল্লাহ বলছেন সম্পত্তির আইন বন্টন হবে, একটা ছেলে দুটো মেয়ে সমান পাবে। মুসলিম সরকার বলছে আল্লাহ নারীদেরকে ঠকিয়েছেন। আল্লাহ বলছেন জেনাবে বিচারে বিচার একরকম, এরা কল আর একরকম। এই আয়াতগুলো সব দেওয়া আছে আজকের পত্রিকাটায়, আমাদের যে মাসিক পত্রিকা তিবিয়ান, তুলনামূলকভাবে এরকম লেখা দেওয়া আছে। তাহলে ওখানে লেখা আছে যে এই আইন সর্বোচ্চ আইন, এবং আব্রাহাম লিঙ্কনের ব্যাখ্যা অনুযায়ী অফ দা পিপল বাই দা পিপল ফর দা পিপল, আপনারা বুঝছেন ইসলাম কি বলে, আইন আসবে কার থেকে, মিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, অফ দা আল্লাহ বাই দা ওহী, স্বপ্নে না আবার কিছু না, আসবে আল্লাহর পক্ষ থেকে, কিসের মাধ্যমে না স্বপ্নের মাধ্যমে, বিশ্বাস বলাই তো স্বপ্নে পেয়ে গেছি, স্বপ্ন চলবে না, স্বপ্ন ভালো আছে মন্দ আছে, আমি স্বপ্ন নিয়ে আলোচনা করছি না। স্বপ্ন তিন প্রকার, স্বপ্ন কয় প্রকার, এক প্রকার আল্লাহর পক্ষ থেকে, আর এক প্রকার শয়তানের পক্ষ থেকে, আর এক প্রকার মনের ধান্দা, দিনের বেলায় যা কল্পনা করেছে রাতে ঘুমাই ঘুমাই স্বপ্ন স্বপ্ন দেখছে। তো যাই হোক, স্বপ্ন যদি ভালো হয় আল্লাহর পক্ষ থেকে, কিন্তু এটা দলিল না, শরীয়তে কোনো দলিল না। এখন স্বপ্ন দিয়েও শরীয়ত তৈরি করে। তো যাই হোক, যেটা বলছিলাম যে এখানে বলা হবে অব দা আল্লাহ বাই দা ওহী ফর দা পিপল, তাহলে সাংঘর্ষিক, আল্লাহ বলছেন গণ মানুষের ভোট নেওয়া যাবে না, মদ খোর সুদ খোর জুয়া চোর ভুট্টা চোর ধান চোর চাল চোর আলু চোর পেঁয়াজ চোর রসুন চোর, আর অফিসে বসে কি করে সরকারি টাকা চোর, রেলের কালো বিড়াল, এইসব কালো বিড়াল টিড়াল যত আছে এইসবগুলোর আইন তৈরির অধিকার নাই, ভোট দেওয়ার অধিকার নাই। কোরআন বলছে ওয়াইন তোতে আকসারা মান ফিলাউট যদি লোক আং সাবিলিল্লাহ, হে নবী আপনি যদি এই পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ লোকদের মতের অনুসরণ করেন, পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ মতের লোকদের মত মানেন, তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরা করে ফেলবে। এত কঠোর আয়াত, আর সেখানে আমরা সংখ্যাগরিষ্ঠ লোকের ভোটের মাধ্যমে যে গণতন্ত্র, সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আল্লাহর দিন কায়েম করার স্বপ্ন দেখতে পাচ্ছি। মিশরে করলো না, এখওয়ান বিপুল ভোটে জয়লাভ করলো, থাকতে পারছে? কারণ এটা দিন বিজয়ের পদ্ধতি না, দিন বিজয়ের পদ্ধতি রাসূলের সুন্নাহ। মক্কা আর মদিনা দেখতে হবে, মদিনা বিজয় ছিল বিপ্লবের মাধ্যমে, গণবিপ্লব, মক্কার লোকেরা ইসলাম গ্রহণ, মদিনাতে কয়েকজন ইসলাম গ্রহণ করলেন, তাদেরকে পাঠালেন দাওয়াত দাও, মুসাব ইবনে উমাইরকে পাঠালেন তুমি দাওয়াত দাও গিয়ে, মুসাব ইবনে উমাইর দাওয়াত দিলেন, জনগণের মধ্যে তাওহীদ এস্টাবলিশ হলো, আল্লাহ নবী নিজে হিজরত করলেন, এরপর ইসলামী হুকুমত কায়েম হলো, একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে মক্কা অভিযান, আল্লাহর নবী মক্কায় গেছেন আর দাওয়াত নিয়ে না, 10,000 তরবারি নিয়ে, কত নিয়ে, মক্কার লোকেরা দেখে ভয় পেয়ে সব যুদ্ধ করা দূরের কথা, ঘরের কোনায় গিয়ে বসে গেছে। বাংলাদেশে কি করতে হবে এটা পরিষ্কার, বাংলাদেশে এখন ইসলাম পূর্ণ হয়ে গেছে, খালি মদিনা দেখলেও চলবে না আর খালি মক্কা দেখলেও চলবে না, এখন ইসলাম পূর্ণাঙ্গতা লাভ করেছে। এখন আপনাদেরকে দুটো কাজ করতে হবে, এক নাম্বার কাজ মদিনার কাজ, জনগণের মধ্যে ব্যাপকভাবে তাওহীদের দাওয়াত পেশ করতে হবে, জনগণকে বুঝাতে হবে সালাত যেরকম ফরজ, সাওম যেরকম ফরজ, এরকম ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করাও, যে আল্লাহ বলেছেন আকিমুস সালাত, ওই একই আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, দিন কায়েম করে ফরজ করেছেন, যে আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, ওই আল্লাহ কুতিবা আলাইকুমুল কিতাল বলেছেন, কি বলেছেন, এজন্য আমার এই সংখ্যা পত্রিকা আমি লিখে দিয়েছি কেন এই বৈষম্য, কেন এই, একটা শিরোনাম আছে কেন এই বৈষম্য, তার মানে কুতিবা আলাইকুমুস সিয়াম আর কুতিবা আলাইকুমুল কিতাল দুটোই কোরআনের আয়াত, একই আল্লাহ নাজিল করেছেন, একই নবীর উপর নাজিল হলো, একই সূরার দুই আয়াত, একটাকে মানে আরেকটাকে, একটাকে মানার জন্য দেখেন নাই চকবাজার গেলে ইফতারের কি বাহারি আঞ্জাম, ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়াইয়া দিয়া চকবাদরা আত্মমুরগি, আত্মকবুতর, আরো জানি কি আত্মকোয়েল বড় বাপের পোলায় খায়। কি জানো? বড় বাপের পোলায় খায়, এটা স্লোগান সাজিয়ে গেছে। মসজিদ কমিটি বসে গেছে ভালো ভালো হাফেজ নিয়োগ করে, মেয়ে লোকেরা তৈরি হয়েছে মার্কেট করার জন্য, সিনেমাওয়ালারা তৈরি হয়েছে নাটক করার জন্য, ঈদের নাটক। এরকম ভাবে ধনীরা তৈরি হয়ে গেছে বিদেশে গিয়ে ঈদ উদযাপন করার জন্য। কত রকমের তৈরি কুতিবা আলাইকুমুস সিয়ামের জন্য। আর ওই একই আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুল কিতাল, এটা মানার জন্য কেউ তৈরি নাই। কেন এই বৈষম্য? এটা একটা শিরোনাম দেওয়া আছে এই পত্রিকাটায়, এ সংখ্যা দেওয়া আছে। তো এটাও লাগবে। আল্লাহ তাআলা বলছেন দুটোই, একদিকে বাইয়েনাত স্পষ্ট বিধান দিয়েছেন, ওটা দিয়ে মানুষের মধ্যে দাওয়াতের কাজ করবে। আর একদিকে আল্লাহ বলছেন আনজালনাল হাদিদ, আমি নাজিল করেছি লোহা। কি নাজিল করেছি? লোহা। এই লোহা নাজিল করেছেন কিসের জন্য? এই যে দেখেন এখানে কেন এই বৈষম্য একটা শিরোনামে লেখা আছে, এই কথাগুলো লেখা আছে। লোহাও লাগবে। সুতরাং বাংলাদেশে না, পুরা দুনিয়াতে বর্তমানে দিন কায়েম করতে হলে দিন যেহেতু পূর্ণাঙ্গ, পূর্ণাঙ্গ পদ্ধতি লাগবে। একদিকে দাওয়াত, আর একদিকে জিহাদ। একদিকে কোরআন, আর একদিকে তরবারি। একদিকে বাইয়েনাত, আর একদিকে লোহা। ফায়দা কি? এই দুটো যদি থাকে তাহলে দিন কায়েম হবে। হেফাজত, হেফাজতে ইসলাম। লোক জড়ো করলো কিন্তু কি ছিল না? লোহা ছিল না। লোহা থাকলে কারবার অন্যরকম হয়ে যেত। এখানে বাইয়েনাত ছিল, কি ছিল না? তারা জনগণকে বুঝাইতে সক্ষম হয়েছিল যে আল্লাহর বিধান নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে যারা, তারা মোরতাদ কাফের। এটা বুঝাইতে পারছিল যে কারণে দলমত নির্বিশেষে সব মানুষ জড়ো হয়ে গেল। কিন্তু আর একটা জিনিস ছিল না, মক্কার সুন্নাত ছিল না। মক্কার সুন্নাত, আল্লাহ নবীর দ্বিতীয় সুন্নাত, মক্কার সুন্নাত ছিল না। এই মক্কার সুন্নাত লাগবে। এই রমজান মাস আপনারা যাকাত দিবেন, যাকাতের আটটা খাত আছে। কি আছে? আটটা খাত আছে। আটটা খাত ভালো করে পড়বেন, আমার কিতাবুস সাওমে লেখা আছে। একটা খাতের নাম আছে ফি সাবিলিল্লাহ, কি লাগে? আল্লাহর রাস্তায়। এই আল্লাহর রাস্তায় বলতে কি বুঝায়? এখানে সমস্ত মুফাসসির একমত, যেটার নাম হচ্ছে জিহাদ। এটার নাম কি? এই জিহাদের অস্ত্র কেনার জন্য টাকা দেওয়া যায়, যাকাতের টাকা দেয় কয়জনে? আপনারা জানেন আলহামদুলিল্লাহ, বার্মাতে আমাদের ভাইরা আমাদের কাছে আছে, সেখানে যুদ্ধ চলছে, কিছুদিন আগে যুদ্ধ করেছে, সেখানে জিহাদ চলছে, সেখানে মুসলিমদের সাহায্য করে আমাদের দায়িত্ব আছে। ওখানে যারা জিহাদ করে তারা বলে যে একটা আমাদেরকে একে 47 লিখে দাও, একটা একে 47 দাম 3 লাখ টাকা, 3 লাখ। একটা ছোটটার দাম হচ্ছে 70-80 হাজার টাকা, ভালোটা। আমরা কি করব? এখানে কমান্ডার আছে, আমি দেখাইতে পারতাম, দেখাচ্ছি না, নিরাপত্তার ব্যাপার আছে, নইলে বারমার বড় কমান্ডার আমাদের সামনে এখন আছে। যাই হোক, যে আফগানিস্তানে 14 বছর যুদ্ধ করেছে, কমান্ডারিং করেছে, ওনারা কাজ করছেন। আমাদের দরকার ছিল বাংলাদেশ থেকে তাদের সমর্থন দেওয়ার। আমরা কি করতে পারছি? কিছুই করতে পারছি না, কারণ জাকাতের এই খাত আমরা ভুলে গেছি। জাকাতের এই খাত আমরা, এই আটটা খাতের মধ্যে একটা খাত মানুষ সবচেয়ে বেশি ভুলেছে, কোনটা? ফিসাবিলিল্লাহ, মুজাহিদিনদেরকে অস্ত্র কিনে দেওয়া, মুজাহিদিনদের পরিবারকে সাহায্য করা, মুজাহিদিনদের সামান তৈরি করে দেওয়া, তাদের ক্যাম্পে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, এগুলো মুমিনদের দায়িত্ব। আমরা কি করতে পেরেছি? সে দায়িত্ব আমরা দিতে পেরেছি? এই জন্য মনে রাখতে হবে, এটা করতে হবে। জাকাতের একটা গুরুত্বপূর্ণ খাত, আটটা খাতের একটা গুরুত্বপূর্ণ খাত, এটা আমরা ভুলে গেছি। আমাদেরকে অনেক সময় জাকাতের টাকা অনেকে দেয় তো মাদ্রাসায় দিয়ে দেয়, রশিদ কেটে দেওয়া হয়। তো রশিদ কেটে দিলে পরে এটার তো হিসাব নিকাশ আছে, আমাদের মার্কাজের প্রতি মাসের হিসাব নিকাশ পেশ করা হয়। আপনারা যে কেউ চাইলে দেখবেন সব হিসাব নিকাশ ক্লিয়ার আছে, ম্যানেজার আছে, এই টাকা আমার কাছে আসবে না, ওটা ডাইরেক্ট অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, হিসাব নিকাশ থাকবে, ওইটার অন্য খাতে নেওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য যারা এই খাতের জন্য স্পেশাল দিতে চান রমজান মাসে দিবেন, যদি কেউ দিতে চান আলাদাভাবে দিবেন, আর ওটা যে দিবেন সে সম্পূর্ণভাবে আল্লাহর উপর ভরসা রেখে দিবেন, এটার কোনো সনদ থাকবে না, কোনো দলিল থাকবে না। যাদের এটা নিয়ে অ্যালার্জি আছে তাদেরকে অনুগ্রহ করে বলবো এখানে আপনারা দিবেন না, আপনারা মার্কাজে দিয়ে যাবেন, রসিদ নিয়ে যাবেন, ওটা মার্কাজের আরো যে সমস্ত খাত আছে গরিবদের সাহায্য করা, আমরা এখান থেকে অনেক সেরকম উদ্যোগ আছে, তারপরে তিন ছেলেদেরকে ফ্রি খাওয়ার ব্যবস্থা করা, গরিবদের ফ্রি ব্যবস্থা করা হচ্ছে, লেখাপড়া হচ্ছে, ভালো কাজ এগুলো, এখানে ছেলেরাও তাওহীদ শিখে মাশা আল্লাহ, যারা বাচ্চারা পড়ে, তো সেখানে আপনারা দান করবেন। তো এই জন্য বলছি যে ফি সাবিলিল্লাহ যেটা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটার জন্য আমাদের কাজ করতে হবে। এদেশে দিন কায়েমের জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে দিন কায়েম করা যাবে না। এখন প্রশ্ন ছিল যেটা, যে বুজুর্গানে দিন যারা গণতান্ত্রিক আন্দোলন করে মারা যান তাদের কি হবে, দোয়া করতে পারবো কিনা, জানাজা পড়তে পারবো কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এমনি মোতলাকান বলি যে গণতন্ত্র একটা কুফুরি মতবাদ, যারা এটা বিশ্বাস করে তারা কাফের, বাকি এখন আমার দেশের জনগণ যারা করে এরা আসলে গণতন্ত্র যে কুফুরি মতবাদটা জানেও না, অজ্ঞ, এই অজ্ঞতার কারণে আমরা এদেরকে তাকফির করি না। এটা আমার কিতাবুল, ওই যে উম্মুক্ত তরবারি বইটা আছে, ওই বইটা পড়বেন, লাস্টে দেখা আছে যে অনেক ক্ষেত্রে কুফুরি কাজ করলেও কাফের বলা হয় না, কাজটা কুফুরি, কাজটা কি, কিন্তু যে করে তাকে আমরা কাফের বলি না। কেন বলি না, একটা অজ্ঞতার কারণে করে, আর কেউ যদি কুফুরি কাজ করে অজ্ঞতার কারণে এবং সে অজ্ঞতা দূর করা সম্ভব হয় নাই, তাহলে এ কারণে সে কাফের হবে না, অথবা অজ্ঞ না বিজ্ঞ কিন্তু সেটাকে ভুল বুঝে আছে, বুঝার ভুল স্তর। এখন এদেশে গণতন্ত্র কুফুরি মতবাদ আমরা বলছি, অথচ এদেশের বড় বড় কণ্ঠশিল্পী মার্কা বক্তা তারা বলে গণতান্ত্রিক উভয় ইসলাম কায়েম করতে হবে, ভোট একটা পবিত্র আমানত, আগে ছিল তরবারির জিহাদ এখন ভোটের জিহাদ চলবে, এতে জনগণ বিভ্রান্ত হয়ে যায় এবং তারা সঠিক জিনিস বুঝতে পারে না। এই যখন অবস্থা, এই প্রেক্ষিতে আমরা বলি যে যারা ভোট দেয় গণতন্ত্রের সাথে জড়িত হয়ে আছে আপনারা এদেরকে কাফের বলবেন না, কি বলবেন না, কাফের বলবেন না, গোমরা বলবেন, কি বলবেন, গোমরা বলবেন, বিভ্রান্ত বলবেন, এরা বিভ্রান্তির মধ্যে আছে, এরা দিন কায়েমের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়াটা কি সহি মনে করছে, অথচ এটা কোনো প্রক্রিয়াই না। মিশরে দেখতে পেয়েছেন, এর আগে ফিলিস্তিনে হামাসকে দেখেছেন, হামাস নিরঙ্কুশ ক্ষমতা নিয়ে ভোটে বিজয় লাভ করলো, টিকতে পারে নাই, একই অবস্থা ছিল তুরস্কে, টিকতে পারলো না, একই অবস্থা ছিল মিশরে, টিকতে পারলো না, কেয়ামত পর্যন্ত এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোন জায়গায় ইসলাম কায়েম হতে পারবে না। কায়েম হলে রাসূলের সুন্নাহ, একদিকে জনগণের মধ্যে বিপ্লব তৈরি করা, আর একদিকে হাদিদ লাগবে লোহা, এই দুটো থাকলে ইনশাআল্লাহ টিকে থাকা যাবে। বাংলাদেশে আজকে ভোটের মাধ্যমে কোন একটা দল ক্ষমতা আসলো, ইসলামিক দল ক্ষমতা আসলো, তারপরের দিন মিশরের অবস্থাই হবে। এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উল্লু, ভুল্লু, নাস্তিক, মুরতাদ, আর ইদুর বাদর, সেকুলার, এই সব কি হবে, সব একাত্র হবে, হয়ে তারপরে শাহবাগে ব্যাঙ্গের মতো নাচবে, তখন আবার কি লাগবে, তখন ওই লোহাই লাগবে। এই জন্য আগের থেকেই লোহা নিয়ে তৈরি হওয়া এবং সেই লোহার মাধ্যমে ইসলাম কায়েম হলে তখন আর ব্যাঙ আসতে পারো না, ব্যাঙকে জবাই করে একেবারে জঙ্গলে ফেলে দাও, এটাই হবে। ঈসা আলাইহিসসালাম দিন কায়েম করবেন, তো গণতান্ত্রিক ভোটে না যুদ্ধ করবেন, কেন আপনারা বুঝেন না, ঈসা আলাইহিসসালামের সময় কি ভোটের যুদ্ধ হবে নাকি তরবারি যুদ্ধ হবে, আল্লাহর নবী কি ভোটের যুদ্ধ করেছিলেন না তরবারি যুদ্ধ করেছিলেন, আল্লাহর নবী তরবারি যুদ্ধ করেছেন আর ঈসা আলাইহিসসালামও তরবারি যুদ্ধ করবেন। ইসলামের শুরুতে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি যুদ্ধ করেছেন, ইসলামের শেষে ঈসা আলাইহিস সালাম তরবারি যুদ্ধ করবেন, মাঝখানে কিসের যুদ্ধ হবে, মাঝখানে কিসের যুদ্ধ হবে, ভোটের যুদ্ধ নাকি, কত বিভ্রান্তি, কত গুমরাহি মুসলিম উম্মাকে বিভ্রান্ত করার জন্য আর একদল মানুষ কিছু ফায়দা নেওয়ার জন্য এই চক্রান্তরা করেছে। কিসের গণতন্ত্র? গণতন্ত্র কিছু আছে নাকি? গণতন্ত্র মানে মুসলিমেও কয়েকজন লোকের তন্ত্র। এখন কি হচ্ছে, দুই দলের দুই নেত্রী, আমি কোনো দলের পক্ষে বলছি না, দুই দেখি এক, এক জায়গায় এক বিধবা, এখন তো দুইজনই বিধবা, তবুও বিধবা হিসেবে না দুইজন, একজন হলো জনকের কন্যা আর একজন হচ্ছে দশকের বিধবা স্ত্রী, নেত্রী দুইজনই, কমান দুইজনই চলে, এখানে আর কারো কমান টমান নাই। তো কিসের গণতন্ত্র হচ্ছে এখানে? এগুলো হচ্ছে গণতন্ত্র দিয়ে মানুষকে শোষণ করার তন্ত্র, শোষণ করার মন্ত্র, যা গণতন্ত্র না শোষণের মন্ত্র। দেশের সমস্ত মানুষকে জিম্মি করে ক্ষমতাগুলো কয়েকজনের কাছে কুক্ষিগত করা, লিখে দাও, দলিল লিখে দেয় না যে অ্যাটর্নি পাওয়ার দিতে আমাকে, এরকম ভোট দিয়ে আপনি আপনার পাওয়ারটা দিলেন কার কাছে? নেত্রীর কাছে। এবারে ওই মন্ত্রী এমপিরা ক্ষমতার মালিক হয়ে গেছে, আপনার ক্ষমতা নাই তো দিয়েই দিয়েছেন, এখন আপনাকে পিটাইবে, জুতা দিয়ে লাথাইবে, এবারে গুলি মারবে, কোনো অসুবিধা নাই, যেহেতু আপনার ক্ষমতা দেওয়া আছে। গণতান্ত্রিক পাওয়ার, কিসের পাওয়ার এটা? হ্যাঁ, অধিকার। পুলিশ পিটাবে, আপনি পিটান খাইবেন, কিছু বলবেন না, কিছু বললে আপনি মামলা হবে, পুলিশই কাজে বাধা দেওয়া হয়েছে। এইটা আগে শোনা যায় নাই, এখন নতুন তৈরি হয়েছে। আগে ছিল গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, আর এখন তার সাথে যুক্ত হয়েছে কি, পুলিশই কাজে বাধা দাও, পুলিশের কাজটা কি পিটানো, তো পুলিশে পিটাইবে, তুমি পিটান খাইবা, আর যদি বাধা দাও তাহলে বাধা দেওয়া হলে মামলা হবে। এটা পুলিশই কাজে, এটা একটা মামলার ধারা। যাই হোক, এই গণতন্ত্র ইসলাম সমর্থন করে না, এটা একটা বিবেক, সাধারণ বিবেক সমর্থন করতে পারে না। তাছাড়া পৃথিবীর কোন বিপ্লব এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিজয় লাভ করে নাই। খোদ গণতন্ত্র প্রতিষ্ঠা করতেও বহু লোকের জীবন গেছে, ঠিক কিনা? দেখেন না সমাজতন্ত্র গণতন্ত্র ইতিহাস পড়ে দেখেন কত লোককে হত্যা করেছে। প্রশ্ন, হযরত আলী এবং হযরত মুসা মুয়াবিয়া এর সময় দ্বৈত খেলাফত ব্যবস্থা ছিল কিনা? কার খেলাফত ব্যবস্থা বৈধ ছিল? হযরত আলী হযরত মুয়াবিয়া এবং এই ধারাবাহিকতায় কার না? দুইজন খলিফা ছিলেন না, পরবর্তীতে আমিরে মুয়াবিয়া আলী আনুগত্য করেছেন, যে ইতিহাস আপনি ভালো করে পড়বেন। দুই খলিফা ছিল না? এরপরে আলীর পরে হাসান খলিফা হলেন, হাসানের পরে ইয়াজিদ খলিফা, মুয়াবিয়া খলিফা হলেন, এ পর্যন্ত খলিফা একজনই ছিল। এরপরে ইয়াজিদ আর হাসানের সময় দুজন হলো, তখন তো যুদ্ধ লাগলো। এটাই নিয়ম, খলিফা থাকবে একজন, দুইজন হলে দ্বিতীয় জনকে মেরে ফেলাও। আপনার কিতাব কিতাবু দাওয়াতে বইটিতে আমাদের পরিচয় শিরোনামে লেখা হয়েছে ইব্রাহিম 22 নম্বর সূরা 78 নম্বর আয়াত, অথচ এটি সূরা হজের 78 নম্বর আয়াত। ভালো কথা, আপনি ঠিক করে পড়বেন, কারণ এগুলো ওই যে কম্পিউটার যারা লেখে ওরা কপি করতে ভুল করে। সঞ্চয় থেকে অর্জিত লভ্যাংশ কি হালাল না হারাম? হারাম হলে টাকাটা কি করব? সঞ্চয় বলতে কি বুঝি নাই? সঞ্চয় বিভিন্ন রকম হালাল হারাম আছে। এখন যদি আপনি বুঝান যে ব্যাংকের কি করা প্রভিডেন্ট ফান্ড সেটা জায়েজ আছে, আবার যদি মনে করেন ব্যাংকে রাখা সুদের টাকা সেটার লাভ তো জায়েজ নাই, এরকম ভাবে আপনার ডিপিএসসি গুলো জায়েজ নাই। সঞ্চয়পত্র কি যেন আচ্ছা, যাই হোক, এগুলো সুদের কারবার, জায়েজ নাই এগুলো, সঞ্চয়পত্র সুদের কারবার। মতিঝিল আরামবাগের পীর দেওয়ানবাগি দাবি করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি নাকি হত দরিদ্র ছিলেন না, নবীর নাকি সোনার মুকুট, স্বর্ণের আলখিল্লা ও তরবারি ছিল, এসব কথা সে লিখেছে তার বই মহামানবের স্মৃতির মহা কি জানি। যাই হোক, এগুলো হচ্ছে ভণ্ডদের বক্তব্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম ছিলেন তা হাদিসে বলা আছে, আপনি হাদিসগুলো পড়েন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বাঁধা হাদিস সহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা বয়ান দিয়েছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসকে মাস চলে যেত, খেজুর আর পানি ছাড়া কিছু থাকতো না। বাকি হচ্ছে যে হ্যাঁ আল্লাহ নবী সাল্লাম দুনিয়া চান না, এটা ভিন্ন কথা। তারপরে স্বর্ণের মুকুট, স্বর্ণ স্বর্ণ পুরুষের ব্যবহার করা যায় হারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিজে ব্যবহার করবেন, এটা দেওয়ানবাগীদের ইসলাম। আর এদের তো আপনার খামাকে এদের নিয়ে এই প্রশ্ন করা দরকার নাই, এগুলো তো আগেই তো এগুলো পরিষ্কার মুশরিক, ডাইরেক্ট মুশরিক। তাহলে মুশরিকদেরকে নিয়ে প্রথম প্রশ্ন আসবে, এরা মুসলমান না মুশরিক? তোমার বলতে মুশরিক শেষ। তালেবান মুজাহিদরা ফেদাই হামলা করে, যার অপর নাম আত্মঘাতী বোমা হামলা। বাংলার বেশিরভাগ সুফিবাদী মোল্লারা বলে যে যেহেতু ইসলাম আত্মহত্যা না যায়, তাই তালেবানদের এই আত্মঘাতী বোমা হামলাও হারাম। এ সম্পর্কে হতকথাটা কি, এটা আপনি দেখবেন আমার দিন ক্যামের সঠিক পথ, ওখানে বিস্তারিত উত্তর দিয়েছি। এটাকে আত্মঘাতী বলা হয় না, আল আমল ইস্তের সাদী, যেখানে আর কোনো উপায় থাকে না। হ্যাঁ, যেখানে উপায় আছে সেখানে জায়েজ নেই, যেখানে আর কোনো উপায় থাকে না। এখন মুসলিম বোনদেরকে আবু গারিব কারাগারে ধর্ষণ করা হচ্ছে, ওখান থেকে মেয়ে লোকেরা রক্তকে কালি বানিয়ে চিঠি লিখেছে মুসলিম যুবকদের কাছে, সেইখানে হামলা করবে কেমনে? আত্মঘাতী হামলা ছাড়া উপায় ছিল না, সেখানে আত্মঘাতী হামলা করেছেন, এটা জায়েজ। আর যেখানে এর উপায় বিকল্প আছে সেখানে জায়েজ নেই। এখন হলো যে সুফি সাবরা, সুফিদের ইসলামে তো জেহাদি নাই, আপনার আত্মঘাতী তো পরের কথা। সুফিরা নফসের জেহাদ করে, আল্লাহর নবী তরবারে জিহাদ করেছেন, ভুল করেছেন নাউজুবিল্লাহ, তাদের কথা অনুযায়ী, তাদের কথা অনুযায়ী আল্লাহর নবী ভুল করেছেন। সুফিবাদের মাধ্যমে দিন কায়েম হতে পারে? এই যে সুফিদেরকে নিয়ে আপনারা গবেষণা করবেন, তাদের ইসলাম আর মুসলিমদের ইসলাম এক জিনিস না, তাদের ইসলাম ভিন্ন ইসলাম। বিসমিহি তাআলা এর অর্থ কি, এটা কাদের মতবাদ? বিসমিহি তাআলা মানে বিসমিহি, বে মানে সাথে, এস মানে নাম, হি মানে তার, তার নামে, এ দ্বারা বোঝায় তার আল্লাহর নামে। এটা হলো সুফিদেরই একটা গ্রুপ, যারা মনে করে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আল্লাহর নামটা কাগজে লেখা রাস্তা ঘুরে গেলে বেয়াদবি হবে, এই জন্য তার আল্লাহর নাম বদলায় বিসমিহি রাখছে নিজমন করা। এটা এরকমই, ওই যে সিয়াদের একটা অনুষ্ঠান হচ্ছে, তো সেখানে প্রথমে একটা লোক নিয়ে আসে, হুসাইন কো কিসনে মারা হ্যায়, সিমার জিল জৌশন নে মারা হ্যায়, লাও সিমার কো, একটা মূর্তি নিয়ে আসে, মারে ওটাকে তীর। তারপরে সিমার কো কিসনে ভেজা হ্যায়, ইবনে জিয়াদ নে ভেজা হ্যায়, লাও ইবনে জিয়াদ কার একটা মূর্তি নে, মারে ওটাকে তীর। ইবনে জিয়াদ কো কিসনে ভেজা হ্যায়, ইবনে জিয়াদ কো ইয়াজিদ নে ভেজা হ্যায়, লাও ইয়াজিদ কো, মারে ইয়াজিদ কো। এরপরে ইজিদ কো কিসনে ভেজা হ্যায়, আমিরে মুয়াবিয়া নে, আচ্ছা লাও আমিরে মুয়াবিয়া কো, মারো উনকো, মারে। তো আমিরে মুয়াবিয়া কো কিসনে সাহাবিয়াত কে মর্যাদা দেয়া হ্যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে, মারো উনকো ভি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কিসনে নবুয়াত দেয়া হ্যায়, আল্লাহ নে, মারো আল্লাহ কো ভি। তো একজন করছে কি করে ছিল সুন্নি, সেই দিন ধরে সর্বনাশ, লাভ দিয়ে পরে মূর্তিটা ধরে নিয়ে দৌড়। এক সুন্নি ইমাম সাহেবের কাছে বলে যে আল্লাহকে বাঁচাই নিয়ে আসছি, এটা কেমন কথা? আল্লাহকে বাঁচাইলাম মানে এই ঘটনা, সে আল্লাহকে বাঁচাই দিয়ে নিজের ইমান শেষ করছে। এখন এরকমই যে বিসমিল্লাহ বলতে গেলে বেয়াদবি হবে, তো সেই জন্য বিসমিল্লাহ মানে চেঞ্জ করে দিয়ে আরেকটা নতুন বিকল্প শরীয়ত তৈরি করে দিয়েছে, বিসমিহি তাআলা, নতুন শরিয়া। আমার অনেক যোগ্যতা আছে, অনেক কিছু করার, তারপরও আমি বেশি বেতন পাওয়ার আশায় ব্যাংকে চাকরি খুঁজতেছি, এটা কি জায়েজ হবে? বুঝিয়ে বলুন। প্রথমত আপনি যেটা বলেছেন আপনার অনেক যোগ্যতা আছে, এটা থেকে তওবা করা উচিত, কারণ আমাদের যোগ্যতা সব কার দেওয়া? এখানে শুরুতে বলা দরকার ছিল আলহামদুলিল্লাহ আল্লাহর আমাকে অনেক যোগ্যতা দান করেছেন, এভাবে লেখলে জায়েজ হতো। এটা আমরা সবাই খেয়াল রাখবো যে আমাদের কোনো যোগ্যতা নাই, আমাদের কোনো যোগ্যতা নাই, সব যোগ্যতা কার? আমরা কিছুরই মালিক না। কাজে এটা সবসময় খেয়াল, মুমিনরা এটা লিখবেন এরকম। তো এটার জন্য আপনি তওবা করবেন প্রথম বিষয়। আর দুই নম্বর বিষয় হচ্ছে, বেশি বেতন পাওয়ার আশায় ব্যাংকে চাকরি খুঁজতেছেন, এটা আপনি নিজেই বুঝছেন যেটা অন্যায়, কারণ ব্যাংকে সুদ কারবার হয়, সুদ যে দেয়, যে নেয়, যে লেখে, যে সাক্ষী হয়, যে মধ্যস্থতা করে, এই সবগুলো সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ বলছেন যে সবগুলো লানত, আল্লাহর লানত। কাজে এগুলো বর্জন করা উচিত। আপনি হালাল ব্যবসা করেন, আল্লাহ তাআলা ব্যবসার মাধ্যমে অনেক বরকত দান করতে পারেন। আমি একজন অ্যাজমা রোগী, মাঝে মাঝে ইনহেলার ব্যবহার করতে হয়, এটা করা যাবে? আমাদের কিতাবুল সিয়াম নতুন যেটা বের হয়েছে, ওই গত প্রশিক্ষণে যেটা ছিল ওটা কিতাব আকারে বের হয়েছে, হয়তো আজকে পাওয়া যেতে পারে, নতুনটার মধ্যে সব মাসল দেওয়া আছে। ইনহেলার নিতে সমস্যা নাই, তবে ইনহেলারের সাথে যদি কোনো গুঁড়া থাকে, পাউডার থাকে, যেটা পাকস্থলীতে যাবে, ওটা যায় না, ওটা দিয়ে রাজা ভঙ্গ যাবে। আর শুধু গ্যাস যেটা, এটা অসুবিধা নাই। মাইকে আজান এবং পরে খুতবার পূর্বে মুহূর্তে পুনরায় আজান দেওয়ার সহি সুন্না দলিল সহ জানতে চাই। এটা হাদিসে বলা আছে, আজান দুইটি আজান দেওয়া যেতে পারে। ওসমান রাজিয়াল্লাহু আনহু যুগে আজান দুইটাই দেওয়া হয়েছে, আর ওসমান একজন খলিফায় রাশেদার অন্তর্ভুক্ত, সেই হিসাবে দুই আজান বেদাত না। এটা তারা বেদাত বলে তারা বাড়াবাড়ি করছে। মক্কাতেও তো দুই আজান দেয়, হাদিসে আছে, মক্কাতে সরাসরি বেদাত তারা করতো না। আমি মক্কাকে দলিল পেশ করছি না, কিন্তু যারা এই প্রশ্নগুলো করছেন তাদের বেশিরভাগ মক্কা মদিনায় পড়াশোনা করেছেন, তো মক্কা মদিনাতেও তো সেই দুই আজান হচ্ছে। এই বাড়াবাড়ি করার কারণেই মুশকিল হচ্ছে যে একদিকে বাড়াবাড়ি একদিকে ছাড়াছাড়ি। দুই আজান ওসমান রাদিয়াল্লাহু যুগে চালু হয়েছে, ঠিক আছে, ওসমান খোলাফা রাশিদার একজন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নাকে আঁকড়ে ধরো এবং আমার খোলাফায়ে রাশিদার সুন্নাকে আঁকড়ে ধরো। ওসমান খোলাফা রাশিদার একজন, সুতরাং এটা হাদিস থেকে প্রণীত যে তার সুন্না ধরা যাবে, এটা কোনো অতিরিক্ত কিছু না। এরপরে এটার উপরে ওলামাদের ইজমাও আছে, মক্কা মদিনায় দুই আজানি হচ্ছে। এখন বাংলাদেশে খুচরা কিছু আহলে হাদিস তৈরি হয়েছে, যারা রাষ্ট্রীয় শিরিককে শিরিক মনে করে না, রাষ্ট্রীয় বেদাতকে বেদাত মনে করে না, এরা কেবল আছে এই জিনিসগুলো নিয়েই, কোন জায়গায় আজান দুইবার হচ্ছে পাইকারি বেদাত বলা হচ্ছে। তো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমরা এই প্রচলিত আহলে হাদিসও না, আমরা পরিষ্কার বলি আমরা মুসলিম, কোরআন এবং সুন্নাহ মোতাবেক যারা সহি সেটা মানি, কোরআন সুন্নার ভিতরে যা আছে তা মানি। আহলে হাদিসরা কি করলো কি না করলো সেটা আমাদের দেখা বিষয় না। আমরা আরবদের আহলে হাদিস যারা তাদেরকে ভালো মনে করি, সৌদি আরবের আহলে হাদিস যারা, মাশাআল্লাহ তাদের অনেক উদারতা আছে, অনেক গবেষণা আছে। বাংলাদেশের খুচরা কিছু আহলে হাদিস আছে, এরা ওয়ালা দাল্লিন কি বলে, জাল্লিন কি বলে, জাল্লিন গাইল মাগযুবি আলাইহিম ওয়া জাল্লিন, গলত ভুল। আপনি আরবি পড়া শিখবো কি, এরা দলিল দেয় কি, আমরা তো উজু বলি, এটা দব দিয়ে লেখা, উজু বলি উদু বলি না, তুমি বলো উজু, অসুবিধা উদু বলো, অসুবিধা কি, উর্দু আর বলে উজু, আরবরা তো ঠিকই উদু বলে উদু, আমরা বলি রমাজান, আরে রমাজান তুমি বলো, আরবরা কি রমাজান বলে নাকি, তার রমাদান বলে, কোরআন পড়া শুনো না, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন, সুদাইসে পড়া শুনো না, কাবাই ফলার শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন, বদ পড়তেছে তো কোরআন, তারা পরে বদ, তারা পরে উদু, তুমি ওই উর্দু থেকে শিখছো উজু রমাজান। আমাদের বইগুলো দেখবেন লেখা তো রমাদান, ওই শুদ্ধদের ওইটাই লিখতেছি। এখন এক গলত ভিত্তি যারা করে তা আর একটা গলত, বোঝেন নাই, মাগজুবে আলাই মানে জালিন গলত, আর এই গলতকে বৈধ করার জন্য যে দলিল পেশ করেছে তা আবার কি আর এক গলত, উজু এটাও গলত, আরো বলে উদু রমাজান এটা গলত, রমাবন গলতকে প্রমাণ করার জন্য আরো অনেকগুলো গলত দিয়ে দলিল পেশ করছে। এই জন্য মনে রাখতে হবে, এরা যে কোন আহলে হাদিস আমার জানা নাই, আমি আহলে হাদিসদের বিরুদ্ধে বলছি না, আহলে হাদিস যারা সত্যিকার আহলে হাদিস তারা আলহামদুলিল্লাহ অনেক সহি আকিদায় বিশ্বাসী এবং তারা ইসলামের অনেক বড় বড় গুরুত্বপূর্ণ কাজ করছে এবং আমরা আপনাদের ভালোবাসি। বাংলাদেশে দলীয় আহলে হাদিস, কি বললাম, দলীয় আহলে হাদিস, এরা আহলে হাদিস না, দলীয় কয়েকটা দল আছে আহলে হাদিস, যদি তার দল হবে কেন, আবার তারা তো আহলে হাদিস, হাদিস চলবে, এখানে কয়েকটা দল আছে, সেই দলগুলোর ভিন্ন ভিন্ন আমির আছে এবং তাদের মধ্যে গণ্ডগোলও আছে। তা আমরা এই দলীয় আহলে হাদিসকে কি করি না, সমর্থন করি না, পরিষ্কার কথা, আহলে হাদিসের বিরুদ্ধে কথা বলি নাই, বলছি কার বিরুদ্ধে, দলীয় আহলে হাদিসের বিরুদ্ধে আমরা কথা বলি, পরিষ্কার, আহলে হাদিস মাশাআল্লাহ যারা সত্যিকার আহলে হাদিস আমরা যাদের শ্রদ্ধা করি, তাদেরকে মানি, ভালোবাসি, তাদের জন্য দোয়া করি, তাদের কাজকে সমর্থন করি, এখন যারা দলীয় আহলে হাদিসকে দল বানিয়ে ফেলেছে, আহলে হাদিস একটা দল তৈরি করেছে, তো তাদের ব্যাপারে আমরা বলি যে দল তৈরি করেছে যারা এবং এটাকে বিভক্ত করে আরো টুকরো টুকরো করেছে, সেই লোকগুলোকে আমরা সহি আহলে হাদিস মানি মনে করি না। আর যেহেতু তাদেরকে সহি আহলে হাদিস মনে করি না, তাই আহলে হাদিস হিসেবে তাদের সমালোচনা করি না, বরং কি হিসেবে করি, অনেকটা দল হিসেবে করি। চিশতি যেমন একটা দল, কাদেরী একটা দল, নকশাবন্দি একটা দল, এরকম আহলে হাদিস নামে বাংলাদেশে কতগুলো খুচরা দল তৈরি হয়েছে। মূল আহলে হাদিস সম্পর্কে আমাদের কোনো বক্তব্য নাই। হোটেল রেস্তোরাঁ ও বিয়ের অনুষ্ঠানে মাংসের তৈরিকৃত খাবার যে মাংস দিয়ে তৈরি হয়, তাতে আল্লাহর নাম নিয়ে জবাই করা ও কোনো মুসলিম তা করেছে কিনা আমরা তা জানি না, এবং অধিকাংশ মুসলিম বললেও নামাজ পড়ে না, এখন তা খাওয়া যাবে কিনা। প্রথমত বিষয়টা হচ্ছে কোরআনের স্পষ্ট আয়াত, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, আল্লাহর নাম নিয়ে যেগুলো জবাই করা হয় নাই তা খেও না, হারাম। এখন আল্লাহর নাম নিয়ে জবাই করলো না কিন্তু মুসলিম, তো তাহলে খাওয়া যাবে কিনা? ইমাম শাফি সাহেব বলছেন মুসলিম হলে পরে তার অন্তরেই বিসমিল্লাহ আছে, যাবে। আল্লাহর নবীর সাহাবীদেরকে বলা হয়েছে যে বাজারে গোশত নিয়ে আসে, আমরা জানি না বিসমিল্লাহ বলে জবাই করেছে কিনা, আমরা খাবো কিনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে খাও। তার মানে যেখানে সহি মুসলিম, এটা নবীর যুগে সাহাবীদের ব্যাপার, মুসলিম নিশ্চয়ই তারা বিসমিল্লাহ বলে জবাই করেছেন, এই কারণে বলেছেন তুমি বিসমিল্লাহ বলে খাও। এখন বাংলাদেশে এই মুসলিম তো আপনি লিখেছেন নামাজ পড়ে না, এই মুসলিমদের মধ্যে গণতন্ত্রী আছে, সমাজতন্ত্রী আছে, ধর্মনিরপেক্ষ আছে, নাস্তিক আছে, এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে তা হচ্ছে নিজেরা বিসমিল্লাহ বলে জবাই করা, অথবা জবাই করেছে কিনা এটা জেনে নেওয়া। আন্দাজে খাওয়াটা ঠিক হবে না, এড়াই চলা ভালো। আর যেহেতু আবার ওই মুসলিমদের সেই হিসেবে খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খাবেন, তাহলে ওই হাদিস অনুযায়ী হারাম হবে না, কি হবে না, এড়াই চলতে পারলে ভালো। আর যদি তা না পারেন তাহলে কি করবেন, ওই হাদিস অনুযায়ী আল্লাহ নবীকে বলা হয়েছে যে এরকম গোস্ত নিয়ে আসে বাজারে, আমরা জানি না বিসমিল্লাহ বলে জবাই করেছে কিনা, আল্লাহ রাসূল বলেছেন ফাকুল বিসমিল্লাহ, তো আল্লাহর নাম বলে তুমি বিসমিল্লাহ বলে খাও, তো আপনারা সে আমলটা করবেন। আমি নিজেকে যদি মুসলিম দাবি করি, অথচ আমার বাবা নামাজই ছিল না, এখন আমি তার সম্পত্তির ওয়ারিশ হতে পারবো কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সালাত যদি লাগাতার আদায় না করে তাহলে সে মুসলিম থাকে না। এখন সে ফরজিয়াতকে অস্বীকার করত নাকি শুধু নামাজ পড়তো না, কোনটা? যদি ফরজিয়াতকে স্বীকার করতো, নামাজ ফরজ তা মানত কিন্তু পড়তো না, তো সেক্ষেত্রে ফোকাহা কেরাম বলছেন যে না, তাহলে তাতে সম্পত্তির ওয়ারিশ তার থেকে ছুটে যাবে না। আজ অস্বীকার করে সালাতের ফরজিয়াতকে ইনকার করে, তো ইনকার করলে সে ডাইরেক্ট কাফের হয়ে যায়, তখন আর তার থেকে মুসলিমের ওয়ারিশ হবে না। শ্বশুর যদি ছেলের বউকে জিনা করে, তাতে ছেলের বউ তালাক হবে কিনা? হ্যাঁ, মাউতুয়াতুল আব, বাপ যার সাথে জেমা করেছে সে মহিলা ছেলের জন্য হারাম হয়ে যায়। বাপে যার সাথে মানে সহবাস করেছে ছেলের জন্য ওই মহিলা হারাম হয়ে যায়, এটা হলো ফতোয়া। যেটা এটা কোরআনের আয়াত থেকে যে হারামের তালিকা তার মধ্যে এটাও আছে। বাকি এখন জেনা করলে হারাম হবে না, ওলামাদের দুইটা মত আছে। কেউ বলছে না, বাপ যাকে বিয়ে করে সহবাস করেছে তাকে ছেলে বিয়ে করতে পারবে না, আর জেনার দ্বারা যদি হয় তাহলে এটা হারাম হবে না, কারণ এটা একটা হুরমতে মুসাহারা, অর্থাৎ আত্মীয়তা, বাপে বিয়ে করলে সে মা হয়ে গেল, আত্মীয়তা, এটা আল্লাহর নেয়ামত, আর হারাম দ্বারা নেয়ামত প্রমাণিত হয় না। এটা হলো একদল ফোকাহা কেরামদের বক্তব্য, হানাফিরা এটাই বলে। আর একদল ফোকাহাদের বক্তব্য হলো, আর এটা হানাফিদের না, এটা হানাফিদের বক্তব্য। আর অন্য বক্তব্য হচ্ছে যে না, জেনা করলেও হারাম হয়ে যাবে। হানাফিদের বক্তব্য হচ্ছে যদি বিয়ে করে সহবাস করে তাহলে ওই সহবাসের কারণে ছেলের জন্য হারাম হবে, আর জিনা করলে হারাম হবে না। হানাফিদের বক্তব্য হচ্ছে জিনা হোক বা যাই হোক সর্বাবস্থায় কি হবে, হারাম হয়ে যাবে। আর অন্য আলেমদের বক্তব্য হচ্ছে না জিনা করলে হারাম হবে না, যেহেতু নিয়ামত, আর নিয়ামত জিনার দ্বারা হারাম দ্বারা সাবেত হয় না, এখানে করতে পারবে। আমাদের বক্তব্য হচ্ছে যেহেতু কোরআনে বলা আছে মাউতুয়াতুল আব, মানে বাপ যার সাথে সহবাস করে, অতি করেছে, অতি সহবাস করা, এখানে বিয়ে করে কি বিয়ে ছাড়া তা বলা হয় নাই, সুতরাং বাপ যার সাথে জেনা করে সেটার উপর হারাম হয়ে যায়, এটাই সহি। এখন যে আগে বাপে করে তারপরে ছেলের জন্য হারাম, কিন্তু যদি আগে ছেলে বিয়ে করেছে তারপরে বাপে অতি করেছে, এর দ্বারা হারাম হবে না, কারণ আগে ছেলের জন্য হালাল হয়ে গেছে, এরপরে বাপে জেনা করেছে, এক্ষেত্রে আমরা বলি এক্ষেত্রে ওই মাসলা প্রযোজ্য যে এক্ষেত্রে হারাম হবে না, যেহেতু বাবা ছেলের জন্য আগে হালাল হয়েছে, এক্ষেত্রে বাবাকে পাথর ছুঁড়ে হত্যা করতে হবে। আমার স্ত্রী সন্তান সম্ভবা, বর্তমান সময়ে চলছে 8.5 মাস, এমত অবস্থায় সে সিয়াম রাখার বিধান কতটুকু বুঝিয়ে বলবেন? এটা আমাদের কিতাব সিয়াম নতুনটা যেটা আছে বা আগেরটা আছে বোধ হয়, যে যদি গর্ভধারিণী মা মহিলা হয় বা বাচ্চা দুধ পান করাইতে হয় তাদের জন্য রোজা না রাখার সুযোগ আছে, সুযোগের পরে কাজা করবে, কাজা করার সুযোগ না হলে ফিরিয়ে দিবে। আমার একটা মেয়ে আছে বয়স 7 বছর, আমার বাসা জিরানিতে, সহি আকিদার কোন মাদ্রাসায় ভর্তি করা ভালো হবে জানাবেন? মহিলাদের মাদ্রাসা ভালো আছে কিনা আমার জানা নেই, আমরা এটা করার চিন্তা ভাবনা আছে, আপনারা সহযোগিতা করলে ইনশাআল্লাহ আমরা করব, যদি আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেয়। তো সেক্ষেত্রে আমি বলছিলাম যে যারা এরকম মেয়ে ভর্তি করাতে চান তারা আমাদের ওই যে শিক্ষক আছে এখানে জালাল, তার কাছে তালিকা দেওয়ার জন্য বলছিলাম যে কারা কারা ভর্তি করাতে চান এবং কত টাকা মাসে দিতে পারবেন। আমরা যদি দেখি যে এটার জন্য আমাদের বাড়তি খরচা হবে না, মনে করেন 100 ছাত্রী আসলো, প্রত্যেকে মনে করেন 2,500 টাকা করে দিল, তাহলে আমি 500 টাকা দিয়ে ঘর ভাড়া করলাম, 2,000 টাকা খাওয়া দাওয়া শিক্ষকের বেতনে চলে যাবে, মোটামুটি ভাবে চলা যাবে তাতে। তো এরকম যদি 150 ছাত্রী হয়ে যায় তাহলে আমাদের খোলার পরিকল্পনা আছে, আর নইলে আমাদের এটা নিয়ে বোঝা মাথায় চাপানোর সম্ভব হচ্ছে না। আপনারা জানেন এখানে যে মাদ্রাসা আছে এই মাদ্রাসা চালাইতে গিয়ে আমাদের সমস্যা হচ্ছে, গত মাসে আমাদের 35,000 টাকা অন্য জায়গার থেকে পূরণ করতে হয়েছে। এই জুমায় যে আতা এটা দিয়েই করা হয়, আমি তো আর কারো কাছে চাঁদার জন্য যাই না। রমজান মাসে মানুষ যায় বই একটা নিয়ে খাতা নিয়ে, এখন রমজান মাসে দেখবেন ব্যবসায়ীদের দোকানে আপনি একটু হুজুর ধরনের লোক ব্যাগ একটা ঢুকবেন কিনতে যাবেন, পরে আসেন পরে আসেন, কারণ এই সময় এই মাদ্রাসার হুজুররা মাশাআল্লাহ ব্যাগ একটা নিয়ে ঢুকে চাঁদার জন্য, এই জন্য দোকানদাররা দেখলেই বলে পরে আসেন পরে আসেন, কাস্টমার হইলো পরে আসেন। তো এটা একটা অবস্থা, এটা তো নিয়ম ছিল না, নিয়ম ছিল মানুষ জাকাত নিজেরা দিয়ে যাবে নিজের দায়িত্বে, আর নইলে রাষ্ট্র আদায় করা হবে, জাকাত আদায় করা হবে। তো সেক্ষেত্রে আমরা এরকম কারো ধারে যাই না, আপনারা যা যতটুকু সাহায্য করেন এখানে এটা দিয়েই আমরা চেষ্টা করি করার জন্য। তো আপনারা সেভাবে সহযোগিতা করেন, যাদের মেয়ে আছে বিশেষ করে তারা আমাদেরকে আগেই তালিকা দিয়ে যান, এবং আপনি কি পরিমাণ টাকা দিতে পারবেন তাও লেখাই দেবেন। আমরা যেটা পরিষেবা সমস্যা পড়ে যাই, দেখা যায় যে আমাদের দিনী ভাইরা ধরে যে আমার মেয়ে ভর্তি করবো বোনের তাও ফ্রি করতে হবে, তো সব ফ্রি হলে কেমনে চলা যায়? এইখানে ছাত্র আছে প্রায় 150 মতো, এর মধ্যে ফুল টাকা দিয়ে খায় মাত্র 7 জন না 8 জন, বাকি সব কেউ 500 কেউ ফুল ফ্রি। তো এক্ষেত্রে আবার আমাদের কিছু ভাইদেরকে বলছি তারা আবার ওই যে কয়েকজনা খরচা দেয়, তো এরকম চলছে এখানে। তো আমাকে তো প্রায় সবাই নরম আসে বলে ধরেন ভাই এই আমার অবস্থা তো খারাপ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাবান দিয়েন, না পালে না দিয়েন, এই তো বলি আর কি। তো এইরকম লোকের দ্বারা প্রতিষ্ঠান চলে না, তা আপনারা যদি সেরকম ভাবে ব্যবস্থা করেন তাহলে আমরা ইনশাল্লাহ আমি চালু করতে রাজি আছি, শিক্ষক দিয়ে দেবেন ইনশাআল্লাহ সব কিছু আছে, কিন্তু সহযোগিতা আপনাদের করতে হবে। যদি সেরকম মেয়েদেরকে ভর্তি করতে চান তালিকা লেখান, কত টাকা দিবেন তা লেখান, যদি দেখি যে আমার এখানে ভর্তুকি যাবে না সমান সমান থাকা যাবে চালু করে দেবো ইনশাআল্লাহ। আমাদের কিছু ভাই আমাদের সাথে সাওম রাখতে পারে নাই, এখন কি তারা আমাদের সাথে ঈদ করতে পারবে নাকি এদেশের মানুষের সাথে করবে? প্রথম বিষয় হচ্ছে তাকে বুঝতে ভালো করে, তার কাছে যদি মাসলা ক্লিয়ার হয়ে যায় যে হ্যাঁ এটাই ঠিক, যে পুরা দুনিয়াতে যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে গোটা মুসলিমদেরকে সে অনুযায়ী চলতে হবে, এটা যদি তার কাছে পরিষ্কার হয়ে থাকে তাহলে তার জন্য আর এদেশের সঙ্গে ঈদ করা যাবে না, কারণ সে তো ঈদের দিন রোজা রাখবে। তাহলে আর যে না বুঝে তার জন্যই মাস্তা না, সে তো বুঝে নাই, কাজে সে ঈদের দিন রোজা রাখে নাই, সে রোজার দিনে তার হিসেবে রোজা দিন রোজা রাখছে। আর যার কাছে বিষয়টা ক্লিয়ার যে না এটা ভুল পুরা দুনিয়া একসাথে চলবে, তো তাহলে তার জন্য আর ওই দিন রোজা রাখা জায়েজ হবে না, কারণ রোজা ঈদের দিন রোজা রাখা জায়েজ নেই, সে ওই দিন ঈদ করবে এবং পরে একটা রোজা কাজা করবে। সাদাকায় জারিয়া যে সকল প্রতিষ্ঠান অথবা অন্য যে কোনো বিষয়ে এককালীন দান দিলে আমার দান সাদাকায় জারিয়া হিসেবে গণ্য হবে কিনা বুঝি নাই। সাদাকায় জারিয়া যে সকল প্রতিষ্ঠান অথবা অন্য যে কোনো বিষয়ে এককালীন দান দিলে আমার দান সাদাকায় জারিয়া হবে কিনা, যে সকল প্রতিষ্ঠান সাদাকায় জারিয়ামূলক কাজ করে সেখান থেকে সাদাকায় জারিয়া হবে, অসুবিধা কি? জাকাত দিলেও হবে, সাদাকা দিলেও সবটাই হবে। জাকাত কি ও সাক্তা কি, নামাজ কোথায় কোথায় সাক্তা দিতে হবে বলবেন, সাক্তা ভিতর সুরা ফাতিহা কি পড়তে হবে কিনা বলবেন। সাক্তা মানে হলো থেমে যাওয়া, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরা ফাতিহার প্রতি আয়াতে থামতেন, এ হলো ছোট সাক্তা। আর একটা সাক্তা আছে, সেটা হচ্ছে সুরা ফাতিহার পরে থেমে যেতেন, এবারে কেরাতের শুরু করতে সময় নিতেন, এগুলো সাক্তা হাদিসে বলা আছে। হাফিজ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্তা তাইনে আবরাতে হাদিসে বর্ণিত যে আমি আল্লাহ রাসূল থেকে দুইটা সাক্তা জেনেছি, একটা সাক্তা হচ্ছে সূরা ফাতিহার শেষে আর একটা সাক্তা হচ্ছে কিরাতের শেষে রুকুতে যাওয়ার আগে। এই সাক্তা মানে এনে জায়গা থেমে থাকতে হবে, সাক্তা বলতে অল্প সময় থামাকে বলা হয়। আচ্ছা, জান্নাত আটটি, জান্নাতের জান্নাত আটটি নাকি জান্নাতের দরজা আটটি? জান্নাতের গেট আটটা, আবওয়াবে জান্নাত, জান্নাতের আট সামানিয়ে তো আবওয়াবুল জান্নাত, জান্নাতের আটটা গেট বলা হয়েছে, আটটা বিল্ডিং না, আট কোয়ালিটি। মনে করেন ফাইভ স্টার হোটেল এক কোয়ালিটি দশটা আছে, থ্রি স্টার কোয়ালিটি দশটা আছে, সেই থ্রি স্টার ফাইভ স্টার এরকম জান্নাতের মধ্যে স্টার আছে, ওগুলো হলো আট দরজা, মানে আটটা গেটের গেট থাকবে, এক এক গেটের কোয়ালিটি এক একটা। হাদিসগুলো পড়বেন তার বুঝবেন, ওখানে লেখা সামানিয়াতু আবওয়াবিল জান্নাত, জান্নাতের আটটা গেট, সামানিয়া তো জান্নাত বলা হয় না, যা আটটা গেট বলা হয়েছে। আমরা জানি এবাদতের উদ্দেশ্যে তিনটি মসজিদ ছাড়া ভ্রমণ করা নিষেধ, তাহলে যারা যারা শত শত মাইল ভ্রমণ করিয়া সোলাকিয়া ঈদগাহে ঈদের নামাজ পড়তে যায় তাদের ব্যাপারে ইসলামের ফতোয়া কি? তিন মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে সবার উদ্দেশ্যে ভ্রমণ করা যাবে না। এক তো ঈদগাহ ওটা মসজিদ না, ঈদগাহ যাওয়া যেতে পারে, একটা বড় জামাতের শরীক হওয়ার জন্য গেল আর ঈদগাহ যাচ্ছে, যাওয়া যেতে পারে, তবে উত্তম হচ্ছে ঈদগাহে মানে নিজের এলাকার সবচেয়ে বড় ঈদগাহ যেখানে সেখানে যাওয়া, যদি সহি ইমাম থাকে। এখন যদি আবার ওই যে ঢাকার ঈদগাহ যান, যারা ইমাম যারা তাগুত, ইমামরাও কি তাগুত, পরিষ্কার তাগুত, এতে কোনো সন্দেহ নাই, ও সব ঈদগাহ সালাত আদায় করা জায়েজ নেই। আর সোলাকিয়ার যে ইমাম, এটা সাবধান করে দেই, সোলাকিয়া যদি কেউ জেন তার তাকেও জানতে হবে, সোলাকিয়ার বর্তমান ইমাম হচ্ছে কে? ফরিদ উদ্দিন মাসউদ, এক নম্বর দালাল, এক নম্বর দালাল। খালি তাগুত না, এটা তাগুত, আবার নিজের তাগুত, তারপরে আবার কি অন্যান্য তাগুতদের দালাল। কাজেই এই বড় তাগুত এগুলোর থেকে সাবধান থাকা জরুরি। রাতে ঘুমরত অবস্থায় অনেক অস্থির হয়ে যান, আমরা গ্রামের মানুষ তাকে বলি বোবায় ধরেছে, এই ব্যাপারে আমাদের করণীয় কি? কোনো হাদিস আয়াত থাকলে দয়া করে বলবেন কি? এটা একটা রোগ, বোবায় ধরে না, রোগ, একটা রোগ, মানসিক রোগ। সে ঘুমাইলে পরে বিভিন্ন স্বপ্ন দেখে, চিন্তা করে, দুশ্চিন্তা ওটা দেখে, এরপরে সে ভীত থাকে, মনে হয় যেন তাকে কেউ চেপে ধরেছে, আর নড়াচড়া করতে পারছে না। কাজে এটা ভূত টুত কিছু না, এটা একটা রোগ, রোগের চেতা হয়। একটি ছেলে ও মেয়ে বাবা মায়ের অজান্তে প্রথমবার বিয়ে করলো, কিন্তু পরবর্তীতে দেখা যায় বাবা মাকে জানালে সে বিয়ের কথা, তাহলে সমস্যা হতে পারে। তাহলে সে মেয়ে ও ছেলে কি আবার পুনরায় বিয়ে করতে পারবে? এটা তো বলছিলাম যে বিয়ে করলে বিয়ে হয়ে গেছে, সেক্ষেত্রে বাবা মা অনুমতি দিলে ওই বিয়ে থাকবে। বাকি হাদিসে বলা আছে যে আইয়ুমা ইমরাতে নাকা হাত বেগারে নলিহা বা নেকা হুয়া বাতিল, বলছিলাম যেখানে যে মেয়েরা ওলির অনুমতি ছাড়া বিয়ে করে তার নেকা বাতিল, হাদিসে বলা আছে। এই হাদিসটা দ্বার থেকে বর্ণিত আয়েশার থেকে, তিনি আবার নিজের ভাই আব্দুর রহমানের মেয়েকে বিয়ে দিয়েছিলেন তার আব্দুর রহমানের অনুমতি ছাড়া। এই কারণে বলা হয় যে বিয়ে যদি হয়ে যায় তাহলে সে বিয়ে পুনরুদ্ধার করার কোনো দরকার নেই, ওই বিয়ে বহাল থাকবে। এরপরেও মুমিনদের উচিত বিয়ে দোহরাইয়ে নেওয়া, কারণ হাদিসে বলা আছে বাতিল, তিনবার বলা আছে বাতিল, তো সেজন্য দোহরাইয়ে নেওয়াটাই ভালো, তাহলে সন্দেহ মুক্ত থাকে, সন্দেহযুক্ত থাকে না। ভাত খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কি? ভাত খাওয়ার সময় অন্য কথা বললে সালাম দেওয়া যাবে, আর অন্য কথা না বললে দেওয়া ঠিক হবে না। তারপরেও যদি কেউ দেয়, সালামের বিভিন্ন অর্থ আছে। দরজার সামনে আসসালামু আলাইকুম মানে দরজা খুলে ঢুকতে চাই, ওয়ালাইকুম সালাম বলে ঢুকে যাবেন, দরজা অনুমতি হয়ে গেছে। ভাত খাওয়ার সময় সালাম দেওয়ার অর্থ হচ্ছে আসসালামু আলাইকুম, আমি ভাত খেতে চাই, ক্ষুধা লেগেছে, ওয়ালাইকুম সালাম বলে আপনি সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করবেন, অনুমতি হয়ে গেছে। তবে এখন এই রহস্য সে জানে কিনা সেটা জানার বিষয়। এখন যে দিল সালাম সেও জানে না, যে উত্তর দিল সেও জানে না, কেমন হবে বলে ব্যাপার কি, খাওয়া শুরু করলো কেন? আপনাকে আপনি অনুমতি দিয়ে দিয়েছেন। আসল রহস্য হচ্ছে এই যে একটা এবাদতের মধ্যে আর একটা এবাদত ঢুকান যায় না। তো খাওয়া তো একটা এবাদত, খাওয়াটা একটা কি? সালামের উত্তর দেওয়াও কি? এই জন্য খাওয়ার সময় সালাম দেওয়ার দরকার নেই, দিলে উত্তর দেওয়া উচিত না, যেহেতু এবাদতের অর্থ আছে। এখন আপনি খেতে বসে দুনিয়ার গল্প করতে পারেন, আর মশলা আসে কেবল কি করতে আসলে? এই জন্য যারা কথা বলতে মানে খানা খেতে বসে গল্প করে কথা বলে, এদের সালাম দেওয়াও যায় যাচ্ছে। আর যারা গল্প করে না, কথা বলে না, চুপচাপ খায় নিচের দিকে, তাদেরকে সালাম দেওয়াও ঠিক না। আর দিলে পরে তার উত্তর দেওয়া জরুরি না, আর যে উত্তর ক্ষুধা থাকে তার সালাম দিবে খাওয়ার জন্য, আর উত্তর দিলে খাওয়া শুরু করতে পারবে। জি, সালামের বিভিন্ন অর্থ আছে। আমি যখন এখানে ঢুকি একবার সালাম দেই, দোয়া পড়ার সালাম, এরপর ছোট করে সালাম দিয়ে রাস্তা খালি করো, এই সালামের অর্থ কি? আল্লাহ তাআলা তোমাকে শান্তি বর্ষণ করুক, তুমি রাস্তা খালি করে দাও, আসসালামু আলাইকুম মানে কি? আপনার উপর রাস্তা আল্লাহ রহমত শান্তি বর্ষিত হোক, তার মানে কি? আপনি দরজার সামনে বলে আসসালামু আলাইকুম, তার মানে কি? দরজা খোলো। খাবার সময় আসসালামু আলাইকুম মানে কি? খাবার তাই ক্ষুধা লেগেছে। আমার বাবা জমি বন্ধক রেখে হজ করেছে, কিন্তু তার সেই বন্ধকির টাকা পরিশোধ করার কোনো অর্থ নেই, কিন্তু তার কিছু জমি আছে, সেই জমি বিক্রি করে যদি সেই টাকা পরিশোধ করি, হ্যাঁ করবেন, অসুবিধা ভালো। তারপর কি হয়েছে এখন তার, এতে আমার কোনো ওই টাকায় অংশ পাবে কিনা? হ্যাঁ ও বোন না, ওটা আপনার বাবার ঋণ, ঋণ পরিশোধ করার পরে যা থাকবে তাই বন্টন হবে। আমি গাড়িতে থাকা অবস্থায় মাগরিবের নামাজের সময় হয়েছে, কিন্তু আমার উজু নেই এবং গাড়িও পূর্ব দিকে চলছে, এখন কি করব? তাই এমন করে অবস্থায় তাই এমন করে পড়বেন ওখানে অবস্থায় ওই অবস্থায় তাই এমন করতে না পারলে তাহলে কি করবেন? তাহলে সালাতের ভান করবেন এবং পরবর্তীতে সময় মতো আপনি পড়ে নেবেন। আর মুসাফের হলে তো আপনি মাগরিবেরটা এসার সাথে পড়তে পারবেন, সমস্যা নেই। প্রচলিত নিয়ম অনুযায়ী ইমামের পিছনে সালাত আদায় করা যাবে কিনা, জুম্মা আদায় করা যাবে কিনা, অধিকাংশ ইমাম শিরিক বেদাত তাগুতের সাথে জড়িত, কিভাবে জামাতে সালাত আদায় করবো, এটা আমরা বহুবার উত্তর দিয়েছি। যদি নিশ্চিত জানা থাকে আকিদার মধ্যে শিরিক আছে এবং শিরিক একবারে লিপ্ত, তাহলে সেক্ষেত্রে তার পিছনে সালাত আদায় করা যাবে না। আর এমনি সাধারণ বেদাতি হলে তার পিছনে সালাত আদায় করতে হবে, জামাত ত্যাগ করবেন না। আর যেখানে সন্দেহ আছে সেক্ষেত্রে জামাতে ব্যায়াম করবেন, পরে সালাত আদায় করে নেবেন, আগে বা পরে সালাত করে নেবেন। এই জন্য বললাম যে ছোটখাটো বেদাত আমলি বেদাত যেগুলো আছে সেগুলো তো বললাম যে পড়বে, আমরা কখনোই বড় বেদাত করি না, এটা মনে রাখবেন যে কখনোই আমরা বড় বেদাত জড়িত ছিলাম না, আগেও না। মোনাজাত করছি আগে, হাতেম বাকাতে মোনাজাত করছি, তাই তো আমরা ওই সময় বলছি হাতেম বাকাতে মোনাজাত উঠেনি, আমরা একটা নির্দিষ্ট সময় আমরা মোনাজাত করেছি, তারপর তো হাতেম বাক থাকতেই আমরা এটাকে উঠেই দিয়েছিলাম, আপনারা যা হাতেমবাগের বলছেন তারা জানেন যে হাতেমবাগে আমরা শেষ মোনাজাত করি নাই, যে কারণে এখন যারা আসছে তারা আবার রেজলিউশন করে মোনাজাত করতে হয়েছে, তাও তাদের ঝামেলা পথ হচ্ছে। তো যাই হোক, এটা তারা বললে বলবেন যে হ্যাঁ এটা আমলি বেদাত, আকিদাগত না, আমলিগত বেদাত। যদি সেক্ষেত্রে আমরা বলে দিই যদি সে বিশ্বাস করে যে বেদাত এবং সে আস্তে আস্তে এ থেকে উত্তরণের জন্য চেষ্টা করছে, তাহলে আপনারা তার পিছনে সারাদা দায় করবেন, তাকে সাহায্য করবেন যাতে সে এই বেদাতকে উৎখাত করতে সক্ষম হয়। আর আপনারা সরে গেলে তো আর বেদাতিরাই তাকে জোর দিয়ে বেদাত করাবে। শবে বরাত এক রাতি হওয়ার কথা, কিন্তু সময়ের তারতম্যে পৃথিবীর বিভিন্ন স্থানে রাত দিনের পার্থক্য হয়, তাহলে এর ব্যাখ্যা কি হবে? আপনি যদি মনে করেন যে চাঁদ দেখা যাবে জাপানে আর আমেরিকায় রাত দিন উল্টো হয়ে যায়, তাহলে আপনি এই প্যাচ লাগাবেন। আপনি মনে রাখবেন চাঁদ জীবনেও আমেরিকা উঠবে না আর জীবনেও জাপান উঠবে না, চাঁদ উঠবে মধ্যপ্রাচ্যে। তো মধ্যপ্রাচ্যে চাঁদ উঠলে ওদিক থেকেও কিছু হবে, দিক থেকেও কিছু হবে, 11.5 ঘন্টার বেশি পার্থক্য হবেই না। তো আপনি কোথায় পাইলেন যে রাত দিন আলাদা হয়ে যাবে একেবারে? এটা না বোঝার কারণে প্রথম চাঁদ উঠবে কোথায়? আল্লাহ সৃষ্টি করছেন এভাবে। আপনি এইখান থেকে মক্কা এভাবে দেড় মাইল উঁচা, জানেন না তো কিছু, মক্কা এখান থেকে কতটুকু উঁচা? দেড় মাইল উঁচা এখান থেকে, না উঁচু উঁচু, আমরা নিচে আছি। তো ওরা ওখান থেকে দেখে, আমেরিকা আবার ওখান থেকে নিচে চলে গেছে, কাজে ওখানে চাঁদ দেখা যাবে, সৌদি আরব, কুয়েত, কাতার এসব অঞ্চলে দেখা যাবে, এর বাইরে দেখাই যাবে না। এখন আপনি ওইখান থেকে যদি জাপানে চলে যান, কয় ঘন্টা পার্থক্য? আচ্ছা, একের পূর্বে কি আছে? জাপানে কয় ঘন্টা দূরত্ব এখান থেকে? 3 ঘন্টা না বেশি, একটু বেশি। আচ্ছা, আর এখান থেকে মক্কা 3 ঘন্টা, তা 6 ঘন্টা হলো, তাহলে জাপান থেকে মক্কা 6 ঘন্টা। আচ্ছা, মক্কার থেকে আবার অন্যদিকে যান, ওইরকমই হবে। অর্থাৎ আমরা হিসাব করেছি এটা 12 ঘন্টা, 11.5 ঘন্টা বেশি হবে না, কাজে ওখান থেকে রাত্র পাবে, এখান থেকে পাবে। এমনি ভাবে দেখেন জুমার দিন, এটা সহজ বুঝেন না কেন, জুমার দিন জুমা পড়ি আমরা সারা দুনিয়া একদিনে না দুই দিনে, সেখানে এই প্রশ্ন কেন আসে না? উনি জানে নাই, উনি জানে না, একজন প্যাস লাগাইছে, উনি বলছে যে এই প্যাসটা উনি দেখাইছেন। খালাস, আমরা যেটা বলি যদি কারো বুঝে আসে মানবে। আমরা সবসময় বলি যে চাঁদের মাসলা আমাদের মূল বিষয় না, এই চাঁদের উপর আমি কোনো মূল লেকচার দেই নাই, কোনো জুমার লেকচারে চাঁদের নিয়ে আলোচনা করছি নাকি আমি, কেন করি না? এগুলো ফেকেই মাসালা, এগুলো আমাদের মূল বিষয় না। যদি কারো বুঝে আসে সে মানবে, বুঝে না আসলে মানা দরকার নাই। সে সবে করার দুইটা পাবে, সে বঞ্চিত হইল। সবে কদর কয়টা হবে? এখন বাংলাদেশে সবে কদর একটা, সৌদির বার একটা হবে নাকি? আল্লাহ বলছে ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদর একটা। এখন আপনি যদি বলেন সৌদির ওটা ঠিক, তাহলে ওখানে যখন জোর আপনি এখন বেজোর, আর আপনার যখন বেজোর ওখানে তখন জোর, কেমনে হবে? আশুরার দিন কোনটা মানবেন আপনি? রোজা রাখা সুন্না, কোন দিন রাখবেন? সৌদি আরবটা আপনারটা। আরাফার দিন, ইয়ামে আরাফা বলা আছে, ইয়ামে এইখানে তারিখ আছে, কোন কোন রাত কোন আরাফ, ইয়ামে আরাফা, আরাফার দিবসে রোজা রাখা সুন্নাত। আরাফার দিবসে, আরাফার দিবস কয় তারিখে হয়? জিলহজের 9 তারিখে, জিলহজের, এই জিলহজের 9 তারিখে আরাফার রোজা হয়। এটা কোন দেশের 9 তারিখ? সৌদি আরবের না বাংলাদেশের? তাহলে আপনি আরাফার দিবসে রোজা রাখলেন বাংলাদেশের 9 তারিখে, সেই সময় তো আরাফার দিবস না, ওখানে তো সে ঈদের দিবস। আপনাকে বলেন যে আমার দেশের আরাফা, তাহলে আপনার দেশের আরাফা বানাবেন, টঙ্গী ময়দানকে আরাফা ঘোষণা দেন, তা পারবেন? টঙ্গীর ময়দানকে আরাফার দিন ঘোষণা দেন, তাহলে পারবেন? ভুল হবে, পাবে না তারা। এইটা আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমার বই লেখা আছে আমার উপরে, আপনারা কেন খামাকে এই প্রশ্ন এখানে দিচ্ছেন? এটা স্বতন্ত্র বই, এর উপরে এটার উপরে দলিল আছে, হাদিস আছে, কোরআন আছে, এর উপরে বিভিন্ন রকমের দলিল দেওয়া আছে, একটা বই লেখা আছে উপরে। সিয়াম ঈদ, হ্যাঁ, বিশ্বব্যাপী একই তারিখে, একদিন না একই তারিখে, তারিখও ব্যস্ত লাগায়, এই লোকগুলো হিসাব করে রাত বারোটা থেকে, ওই বেটা রাত বারোটা এক মিনিটে কি মুসলমানদের হিসাব না কুফাদের হিসাব? ব্যস্ত লাগে এই কারণে। আমাদের দিন শুরু হয়তো মাগরিব পর থেকে, মানে সূর্য ডুবার পর থেকে। আমরা যে প্রথম দিন রমজানের প্রথম দিন যে আমরা তারাবি পড়ি, বারোটা এক মিনিটের পরে নাকি সন্ধ্যা পরে? এখান তো বুঝতেছি ভালো করি। আর ওই লোকে যার কথা বললেন, তারা হিসাব করে কোথেকে? বারোটা এক মিনিট থেকে। বারোটা এক মিনিট থেকে হিসাব করলে তখন তো দিকদার দিন হয়ে গেছে, তার জায়গায় তারিখ দুইটা হয়ে গেছে, ওইখানে এক তারিখ, এখানে এক তারিখ। এটা না বোঝার কারণে তারিখ শুরু হয় মুসলিমদের তারিখ শুরু হয় আরবি তারিখ কখন থেকে? আচ্ছা খালাস, এগুলো বলা দোকানে এখানে আপনার বেহুদা মানুষ হয়ে যায়। আমরা জানি না কি করে আমাদের সমালোচনা আছে, ধরে নিচ্ছি আমরা, আমাদের যেমন সমালোচনা আছে তেমন পক্ষে লোক আছে। এগুলো কি সারা বিশ্বে আমাদের লোক আছে, আমরা কি মুসলিম আমাদেরকে অশিক্ষিত মূর্খ পীরের মুরিদরা আমাদের বিরুদ্ধে করে, শিক্ষিত আমাদের বিরুদ্ধে আছে নাকি? পুরা দুনিয়া আমাদের লক্ষ লক্ষ মানুষ আছে, এখন আমরা এখানে একা না, এই ফরিদপুরে পীরের দেশ। আমি সেখানে গেছিলাম কয়েকদিন আগে, সেখানে আপনাদের কয়েক হাজার যুবক আসছে, সব শিক্ষিত। কোথায় আছি আমরা? কোন উল্লু তেলা পোকা উই পোকা সার পোকা এগুলো পাত্তা দেয়নি আমরা? এগুলো আমাদের কথা বলবো না, আমি মেজাজ খাবো আমার। চরমান কি বললো, অমুক পীর কি বললো, অমুক মৌলবী কি বললো? এই মৌলবীদের ইসলামের প্রচার করি না, মৌলবীদের ঘৃণা করি, মনের ভিতরে যত ঘৃণা আছে সব উজাড় করে ঘৃণা করি এদেরকে। মুশরিক, আমি মুশরিকদেরকে, হিন্দুদেরকে, ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে যত ঘৃণা করি, ঠিক এরকম পীরের মুরিদের আছে বেশি ঘৃণা করি। পরিষ্কার, এই পীরটির বললে আমার মেজাজ গরম হয়ে যায়। মোবাইলে মেমোরি কার্ডে গান এবং অনেক কিছুই থাকে, অবস্থায় মোবাইল সঙ্গে থাকা অবস্থায় নামাজ পড়া যাবে কিনা? ভিতরে থাকলে অসুবিধা, আপনার পেটের ভিতরে পায়খানা আছে তাই কেমনে করেন? অফ করে দিবে, ঠিক আছে, ভিতরে সে প্রশ্ন করে নাই, প্রশ্ন করছে মোবাইলের ভিতরে গান আছে তারপরে পেটের ভিতরে পায়খানা আছে তারপরে কেমনে নামাজ পড়েন? কি যে প্রশ্ন এক একটা করে। পবিত্র কোরআনের মির্গি রোগের তদবির দেওয়া আছে কি না এটা আমার জানা নাই। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সহি আল বুখারীর অনুবাদের ভূমিকায় দেখলাম, ইমাম বুখারী নাকি হাদিস সংকলনের পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মোরাকাবা করেছেন, কতটুকু সঠিক এটা লেখা আছে আল্লাহু আলাম, কোন সহি কোন দলিল নেই। রাসুলের কাছে রোম থেকে একদল লোক মদিনায় আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা রমজানের চাঁদ দেখেছি, আমরা সিয়াম রেখেছি। রাসূল বললেন, তোমরা চাঁদ দেখেছো, তোমরা সিয়াম রেখেছো, আমরা চাঁদ দেখলে আমরা সিয়াম রেখো না, হাদিস আমার জানা নাই। আচ্ছা, এরপরে নেপালে একবার মসজিদের সংস্কারের দরকার ছিল, তখন মসজিদের গম্বুজ কি আছে কি লেখা? আচ্ছা যাই হোক, অভিজ্ঞতা গেছে। মহিলাদের অতি প্রতি মাসে হায়েজ হয়, কিন্তু হায়েজ হয়ে যাওয়ার পর সাত দিন পর যদি আবারও হায়েজ শুরু হয় তাহলে আমরা কি সালাত সিয়াম আমল করব কিনা? সাত দিন পরে যদি শুরু হয় তো তাহলে সেটা রোগ হবে, সেটাকে হায়েজ ধরা হবে না। অবশ্যই এখানে ই আছে যে যদি সাত দিন পরে শুরু হয়, এক মাসে দুইবার হায়েজের একটা মাসলা আছে। এটা কিভাবে শুরু হয় মহিলাদেরকে বলবো বিস্তারিত দেখার জন্য। আপনার সাত আপনার আগে কোনো ইদ্দাত ছিল কিনা? যদি প্রতি মাসে নিয়মিত ইদ্দাত থাকে যে তিন দিন বা পাঁচ দিন হতো, এরপরে এখন নতুন মাসে এসে শুরু হয়েছে এরকম, তাহলে এটা রোগ ধরতে হবে। আর যদি নতুন মাসে শুরু হয় নাই মানে নিয়মিত এরকম চলছে, তো সেক্ষেত্রে আবার দেখতে হবে যে মাসের ভিতরে দুইবার বা বেশি হয় কিনা। যদি এরকম মাসের ভিতরে দুইবার বা দুইবারে বেশি হয়, তিনবার চারবার হয়, তাহলে এটা রোগ হবে, এটা হায়েজ হবে না। যুদ্ধ আরবি শব্দ কোরআন ও হাদিসে কোথায় আছে বলবেন কি? যুদ্ধ আরবি শব্দ বললো কেটা? কেতাল, কেতাল হচ্ছে আরবি শব্দ, কেতাল মানে, কেতাল মানে পরস্পরে মারামারি করা, কতল, কতল থেকে কেতাল, ভাবে মুফালা বলে এটাকে। মানে দুই দিক থেকে মারামারি করে তাকে বলা হয় কেতাল, যাকে বলা হয় যুদ্ধ। হ্যাঁ, কি সেটা? ও, এটা তো একটা বিজ্ঞাপন আমাদের। হ্যাঁ, আত্মি বিয়ান লাগবে একজন, আর এটা নিয়ে যাও। আচ্ছা, কি বলা আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহর দোস্ত? আল্লাহর দোস্ত সবাই, হাবিবুল্লাহ মানে আল্লাহর দোস্ত, হাবিব আল্লাহর দোস্ত, ঠিক আছে, অসুবিধা নেই। দোস্ত মানে উর্দু শব্দ, দোস্ত করা নাই, হাদিসে নাই, এটা উর্দু শব্দ, হাবিবুল্লাহ তর্জমা করে, অসুবিধা নাই কোনো। ধূমপান করা কি হারাম না মাকরুহ? ধূমপান করা হারাম, এর উপরে আমার দলিল দেওয়া আছে, আপনারা দেখে কিতাবুল ঈমানে বোধহয় আছে বিষয়টা, ধূমপান করা হারাম। এক কারণে হারাম না, অনেক কারণে হারাম, ওখান থেকে দলিল দেওয়া সবগুলোর। সাহাবা কেরামদের জীবনী নিয়ে কোন বই আছে কি? একটা বই আছে আসহাবে রাসূলের জীবন কথা, ওটা পড়তে পারেন, তাওহীদ পাবলিশার্সে বোধহয় ছাপছে ওটা, আমাদের এখানে পাওয়া যেতে পারে, এখানে পাওয়া যাবে আসহাবে রাসূলের জীবন কথা। আমাদের দেশে বিয়ে শাদিতে উকিল দেওয়া হয় এবং মেয়েরা তাদেরকে উকিল বাবা ডাকে, সম্পর্কে হাদিস কি আছে? না, উকিল বাবা বলতে কিছু নেই, ভণ্ডামি, মানে একজনের সাথে কোনো সম্পর্ক নাই, খালি খালি একটা বাপ বানায় তারপরে তার বিয়ে পরে দেখা সাক্ষাৎ করে, এগুলো ভণ্ডামি। ওলি বাপ, বাপ না থাকলে তখন আরেকজন তারপর উকিল হবে, তার মা হারামদার থেকেও। এখানে উকিল বাবা বলতে আরেকজনকে ধরে এনে বসাই দেওয়া হয়, এটা হচ্ছে পরে তার মেয়ে হয়ে গেল তার সাথে দেখা সাক্ষাৎ করে, এগুলো শয়তানি, এর কোনো ভিত্তি ইসলামে নাই। কেউ যদি সময় খেয়াল না করার কারণে সেহেরি খাওয়া অবস্থায় ফজরের আজান হয়ে যায়, তাহলে কি তার এসিয়াম পূর্ণ হবে নাকি পরে কাজা করতে হবে? এসিয়াম পূর্ণ করবে, পরে কাজাও করবে। কে বড় লাভবান? আব্দুর রাজ্জাক, তার এই বইতে তিনি সূরা মায়দার 44-45 এবং 47 নম্বর আয়াত উল্লেখ করেছেন এবং বলেছেন, এই তিনটি আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহর আইনকে অমান্য করার অকল্যাণকার মনে করে অন্য বিধানকে দিয়ে থাকে তাকে কাফের বলা যাবে, কিন্তু যদি সে অবিশ্বাস করে এবং সে মৌখিকভাবে সাক্ষ্য প্রমাণ করে কি আছে প্রদান করে যে তাদেরকে জালিম ও ফাসিক বলা যাবে। কোরআনে বলা আছে ওয়াল কাফিরুন হুম যালিমুন, জালিমরাই কাফের। তো এখন উনি জালিম আর কাফেরের পার্থক্য করতে গিয়ে কাজটা করেছেন। তাছাড়া এই কয়টা আয়াত তো না, আজকে আয়াত দেখালেন কতগুলো আপনারা, উলাই কেমন কাফিরুন ফাসিক, আমি তো আয়াতগুলো পড়িও না, কারণ এইগুলো তারা অপেক্ষা করে। ঠিক আছে, তাহলে আরগুলো দেখেন না যেখানে পরিষ্কার বলা আছে আল্লাহর বিধান না মানলে কি হয়, একটা দুইটা আয়াত আছে নাকি? এই আব্দুর রাজ্জাকেরা রাষ্ট্রীয় শিরিককে শিরিক মনে করে না, তো তারা দেখবে লাগবে কে বড় লাভবান। বইতে আরো সর্বনাশ আছে, হাদিসে বলা আছে কোন মুসলিমকে ভীতি প্রদর্শন করা জায়েজ নেই, লা ইয়াহিল্লু মুসলিম আন ইয়ারওয়া লি আখিহিল মুসলিম, কোন মুসলিমের জন্য বৈধ না যে তার অপর কোন মুসলিম ভাইকে ভীতি প্রদর্শন করে, ভয় দেখাবে। সে লেখলো কি, শিরোনাম দিল, কোন মানুষকে ভয় দেখানো জায়েজ নেই, কোন মানুষকে ভয় দেখানো জায়েজ নেই, কুফাররা খুশি, কোন মানুষকে ভয় দেখানো জায়েজ নেই। তাহলে মুজাহিদিনরা যে ভয় দেখে এটা হারাম, এরকম ভাবে কোন মুসলিমের উপর অস্ত্র উত্তোলন করা জায়েজ নেই, লেখে দিল কোন মানুষের উপর অস্ত্র উত্তোলন করা জায়েজ নেই। এই যে খেয়ানত গুলো করেছে ইচ্ছে করে, কাদের খুশি করার জন্য? কুফারদের খুশি করার জন্য, বাহবা পাওয়ার জন্য, কিন্তু এরা ইসলামের চরম দুশ্মনী করেছে, চরম ক্ষতি করেছে। এক ব্যক্তিকে জাদু করা হয়েছে, বর্তমান তাকে তাবিজ উপহার আছে, সে তাবিজ বিশ্বাস করে না, ওই জাদু থেকে বাঁচার জন্য কি করা যেতে পারে এবং কোরআনের কোন আয়াত পাঠ করা লাগবে? এটা সম্পর্কে আমাদের কোন একটা বই আছে, কিতাবুল ঈমানটা দেখেন আপনি, ওখানে দেওয়া আছে এগুলো। তাগুতের আলোচনা, জাদুঘর জাদুঘরদের সম্পর্কে আলোচনা আছে, কেমনি বাঁচার উপায় কি দেওয়া আছে অনেকগুলো। আমাদের কিতাবুল ইমান বর্তমান নতুন যেটা, আগে ছিল কিতাবুল তাওহীদের অংশটা, এখন কিতাবুল ইমানের ভিতরে অংশ চলে আসছে। কিতাবুল ইমানের ভিতরে দেওয়া আছে জাদুঘর গণক, ওই আলোচনা করতে গিয়ে জাদুঘরদের থেকে বাঁচার উপায় কি তাও দেওয়া আছে। শিশু জন্মগ্রহণের পর সুন্নাহ আমলগুলো কি, যেমন আজান দেওয়া, আকিকা দেওয়া ইত্যাদি, ঠিকই তো আপনি যাবেন, ঠিকই আছে, আজান দেওয়া, আকিকা দেওয়া, ভালো একটা নাম রাখা, এবার একটু পরে লেখাপড়া করানো, এগুলো কাজ। যারা সূরা ইউনুস কি সয়ুসুল বিশ্বাসী এবং ইসলামের মূল তাওহীদকে কি আছে উল্টা তর্জমা করে, বিশেষ করে আপনার নাম শোনা মাত্র খেপে যায়, বিভিন্ন কথা বলে, এদের পিছনে নামাজ পড়া যাবে কিনা, আমার নাম শুনে খেপে যায় তো অসুবিধা নাই, তাতে নামাজ বাদ দেওয়া যাবে না। এখন হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ উল্টা ব্যাখ্যা করলে তো দেখতে হবে সেটা কোন পর্যায়ের, অজ্ঞতা বশত যদি করে তারপরে তাকে ভুল ধরাই দেন, এরপরেও যদি সে এটা করে তাহলে পড়া যাবে না। না আমার নামে কিছু করার নাই, বাদ দেবেন না, বাদ দেবো পড়া যাবে না। দাওয়াতে কাজ করতে গিয়ে সবচেয়ে বেশি বাধা আসে তাবলিগ জামাত থেকে, তারা বলে আমরা ফেতনা সৃষ্টি করেছি, তাবলিগ জামাতের ছয় উসুলের মাধ্যমে দিন এমনি এসে কায়েম হয়ে, এমনি এমনি কায়েম হয়ে যাবে, ভালো কথা। তাহলে এই ফেতনা তো সর্বপ্রথম সৃষ্টি করেছেন কে, আল্লাহ, নাউজুবিল্লাহ, না আল্লাহ থেকে, আল্লাহ তারা হুকুম দিয়েছেন জিহাদের, ক্রেতাদের হুকুম দিয়েছেন কে, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তো বলছেন ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা কতলের চেয়েও ভয়ঙ্কর, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, আকবর মিনাল কতল। তাহলে এখন ফিতনাটা কি, এই ফিতনা বলতে আসলে বোঝায় শিরিক কি, কাকে শিরিক কে, এরা ফিতনা মনে করছে শিরিক যারা বিরোধিতা করে তাদেরকে, ওরা যেটাকে ফিতনা বলে, এই যদি ফিতনা হয় তাহলে কোরআনে কিতালের আয়াত আছে না, জেহাদকে তাহলে অপব্যাখ্যা করবে, ভুল ব্যাখ্যা করতে পারবে, জেহাদকে তাবিল করতে পারবে, কিতালের কি ব্যাখ্যা করবে, কোরআনে কিতাল শব্দ আছে না, ফাকাতিলুহুম ইউকাতিলুনা, কত জায়গায় আছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কিতাল করে তারা। তো যদি কিতালটা ফিতনা হয় তাহলে এই ফিতনা সর্বপ্রথম আছে আল্লাহর পক্ষ থেকে, তারপরে নবীর পক্ষ থেকে, তারপরে আমরা ফেতনা করি, ভিন্ন কথা। আর এইটা যদি ফেতনা, এই ফেতনা করতে আমরা ধন্য মনে করি নিজেদেরকে ইনশাআল্লাহ। কত দূরত্ব অতিম করে মুসাফের পাবেন, এটা মুসাফের মাথা দেখে নেবেন, আর নাই কই হ্যাঁ বলা আছে, আপনি আমার কিতাব উৎসবটা দেখবেন, ওখানে বলা আছে ওমর বিন খাত্তাব বলছেন যে যারা ঘুমন্ত আছে তারা ভালো আছে, তার মানে ঘুমাই যারা শেষ রাতে পড়ে তারা ভালো শুরু রাত্রের চেয়ে, হাদিস আছে দেখে নিন, হাদিস দেখে নিন, হাদিস আছে। না হাফাতা পরে নামাজ পড়লে মাকরু হবে না, মাকরু হবে কেন, সাহাবায়ে কেরামদের কয়জন দুইটা লুঙ্গি ছিল, একটা লুঙ্গি পরে নামাজ পড়তেন, হা থাকলে পরে যদি অবজ্ঞা করে সালাতের বিষয়টাকে গুরুত্ব না দেয় তার জন্য এটা তো ক্ষতি হবে, কিন্তু এমনি হাফাতার সাথে মাকরু সম্পর্ক না, সম্পর্ক কার সাথে, সালাতকে অবজ্ঞা করার সাথে। এখন তার জামা আছে কিন্তু সে ওটা পরে না, কোনো গেঞ্জি একটা কাজে দাঁড়াই গেল, তো এটা তো তার অবজ্ঞার কারণে মাকরু হবে, হাফাতার সাথে সম্পৃক্ত না। হ্যাঁ আছে আছে, আল্লাহ রাসূল করেছেন, জি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصلى الله تعالى على نبينا محمد وعلى آله أجمعين السلام عليكم ورحمة الله وبركاته